بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. أريده بسم الله کے تفسیرہ ما گستوانی دن بسم الله الرحمن الرحیم کے معنی آدھے کم میں برکائت تیری کم میں کامے ہیو کامے فیشم ہوئے کوریں بسم کی امکی مستحب بگن واقع میں بسم کی امکی مستحب بگن واقع میں یہ اللہ سبحانہ وتعالی کے اسم فلن اے نا اے فرحانی برکائن حاصل کورانی اے کامو کے مچا اہم دیکھیں رسول اللہ سبحانہ حدیث فلک کا اسفاوے بسمی کے برکات نوفرے قوم میں کھامے بنی برکات محروم ہے جن برکات محروم ہے جن تم کام پھر ہم کرن بس بسم کی ان جے بسم نو کیا کہ نہ کھایتی کول کے برکات اللہ نو لوا رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمانے بسم نو کیا کام پر افیا اے نہ ہو کا شیطان اکیو من کانے اے نہ بڑ بڑ اس نو ان ایک برکات سب اللہ نو لوا دین اے نہ بسم سال کن ہندان تین اے نہ نوکی نوکی نو کم گوا نہ ہندان ویما اے نہ میکیانی بسم اللہ فی اولہ و آخرہ بسم اللہ فی اولہ و آخرہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کن ہندان تین بسم کیان ہندان تین جن ہندان وا ہندو می فدان کی آر کائر اے گوتا کیما شیطان کان اند فیلا گن دے اے تا کی دو کون دے اے ما کم می ہیو کم کورا ہندو اے کم فیشمو گا کورین بسم کی یوم کی مستحب گن وا کم ایگ معنی کی اللہ سبحانہ وتعالی کے اسم فلو کے برکاتم فشم ہے اکلان گئی رحیم رحمان وانتا دی رحیم انتا رس کلان گئی دیوہ ہمی کے معنی کو فیندہ نمی گوتا رحمان وانتا رحیم وانتا رس کلان گئی دمی گئی بھائی معنی ورد تنوس معنی ای معنی الحمد سورت کا الرحمن الرحیم می آیت کا روی تمسیل قرآن اما بسم الله الرحمن الرحيم بجه كيان الغون من هيو كم فشا هندو بسم الله الرحمن الرحيم تان الله كي اسم فلون فرهم الله كي نان يتان يغنمون اما فرتم الله كي يكلان اصلو اسم فلو اصلو اسم فلو كي الله سبحانه وتعالى الله اي يكلان اصلو اسم فلو اي مي عربي بهوغا عربي بهوغا اصلو اسم الله كي اصلو اسم فلو كي الله دين هني هم بستا هوغا سماوي هني هم بستا هوغا ہن گوتک کیفا ہو ری اللہ مثال کا ابرانی بہو گا ایل اللہ گا اصل نام کی ایل عربی بہو گا اللہ سبحانہ و تعالی گا اصل نام پھڑا کی اللہ اللہ نے کی فمینی الہ الہ الہ گا معنی کی معبود اڑکم وے فرائے ہن اللہ گا معنی کی اڑکم وے فرائے اڑکم وے فرائے دین فاطم یعنی الرحمن الرحیم ای کلاں گے دے صفہ پھڑو الرحمن اکلان کے اسم فلتا ہو تیرے بس ہی میں الرحمن اکلان کے صفہ فلتا ہو تیرے بس ہی میں الرحمن الرحمن ہی میں گے اکلان کے صفہ فلتا ہو تیرے بس ادی اکلان کے اسم فلن ہمائی اسم فلن بس میں الرحمن کے ادی صفہ فلن بس میں اللہ سبحانہ وتعالی کیت گوان گوہ کرنے الرحمن علی العرش استوا رحمن ونی عرش کے متی استواء وڈگن رحمن ونی عرش کا مت استواء ورگن متا اللہ سبحانہ وتعالی الرحمن اسم فلگ گتو ذکر کر رہا ہے یعنی اسم فلگ گتو اللہ سبحانہ وتعالی کے اسم فلگ گتو دین رحیم الرحیم الرحیم کی یہ ہمیں کنے صفہ فلے الرحیم رحیم الرحیم میہ کن نو کنے کم رحیم کی دان میہ کا میہ کا بس کی دان رحیم کم کو الرحیم نو کی ہے میہ کا الف لام لا ف نو کی ہے میہ کا کم کو الف لام نو لا کی دان رحیم میہ کا الرحیم کیا تھی ہمیں کہ اللہ سبحانہ وتعالی خاص ہے کہ منی رحیم کی دان مستغنا اللہ رحیم مثال کہ اللہ سبحانہ وتعالی کی تو قران ہوگا رسول اللہ صلی اللہ علیہ وسلم سے بھی ایسی فان صفہ قران اللہ لقد جاءکم آیتو کہ اللہ سبحانہ وتعالی کہہ رہا ہے لقد جاءکم رسول من انفسکم عزیز علیہ ما عنتم حریص علیکم بالمؤمنین رؤوف رحیم یعنی فان کی رحیم ہے رحیم اما اللہ سبحانہ وتعالی کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم ایسی فان صفہ قرآن اللہ اما رحیم رحیم الف لام نلامی ہے کہ کیدان رحیم اتمکو الرحیم انو کیا den rahman rahman nu kiyana alif lam nu la ves nu kiyana alif lam la gem ves nu kiyana mihata amitaanga algonomen divehim vara khassa samalukamed den evajihe nantaka ei abdu kiyagen kiyananta misalaka abdur razzaq abdul khaliq mihen kiyar bayen mihun enang eba kiya khaliq razzaq abdu kiyagen kiyar eba kiye gota egotan asu kiyanwan bayennanta kiyidan abdur rahim kiyami har rahim kiyidan ekam bayennantan nu kiyena esak ar razzaq razzaq kiyei rizugu devva fara gina gina rizugu devva fara e allah ge nam fulan allah ge ismu fulan ei e namakun namen nu deve ame gota khaliq khaliq was kiyagen nu anmiya khaliq kiyei haddava fara khalqu kurabva fara mi hunai ba kiya khaliq ena kenjina abdul khaliq khaliq ke kiyagen nu an khaliq ke allah yaram kene khaliquge ala henta kiyen jiyen khaliquge ala abdul khaliq khaliquge ala ego tak kiyen jiyen aden allah subhanahu wa taala wahyi kurawani alhamdulillahi rabbil alamin huriha hamde nitanga mane ki alhamdu huriha hamde emmeha hamde duniyege levviha hamde libodigen wani alam tahuge veri allah ashe hamdu hamdaki den ko ba to hamdaki ei mihegge kibaga wasifa enwata mihaku ehemmiha kodde heyo kamegge maccha bayan kurave heyo bahe eki hamdu hamdu bayan kurave ni hame kani dulum ekamako hamdu radduwegen ve mihegge kibaga lazim sifa egge maccha ves hamdu radduwe dane ehemmiha ka ena kodder yeti sifayegge macchaves handura duwe daan misalaka mihegge huri basmohun terikan maduma atirikan ei enage amilla zaati sifayettaayi maduma atirikan mihegge huri maduma atiri kamakan handukura vidan mihegge huri maduma atirikan enage huri maduma atirikan haigatugai enage zaati sifayettaayi enage amilla sifayen ei ehemmiyekan ena kodde kamen nuntaayi ki enage huri maduma atirikan ekamuge macchaves handukura vidana hama egotan ena miheka kodde kame miheka kodde kame miheka kiyawadini miheka hewechche kiyawadini ekamuge macchaves handukurave handukuru hamdaki ei dulum berukurave taarifuge bahe ei hama ekani dulum handukurave ni hama ekani dulum den shukura hamda huri faragati koda shukura hamda bahri farag shukuru kureveni puratama shukuru radduwa fara shukuru radduwani hama ekani hemmiheka kodde kamaku mihage zaati kamaka shukure raddennuwa misale ka denne punanu ota mihage maduma atirikama enage huri maduma atirikamang enage huri zaati sifayegge machchaka mihaku mihaka shukure enake shukuren adannu kure ahane kaliya shukuru kurame kaliyage tihire riveti sifayaka kaliyage zaati tihire riveti sifayegge machcha ahane kaliya shukuru kurame egotaka shukuren nu kuren ena shukuru kureveni ena ehemmiha kodde kamaka misale kiyawadini mihakan heyo echche kiyawadi fiya ekamuge machchan ena shukuru kureven den shukuru shukuru dulakan hama ekane khassa wegen nuwe shukuru kurevene gunawanta kunwes dulum wes kurevene angaem wes kureve migun dulum wes kurene atum wes kurevene faam wes kurevidane kamfatum wes kurevidane shukuru ada kurevene mihakan heyo kamegge badalu ga heyo kamek koddenu ena shukuru ada kurevene shukuru ada kuriye hewechchen adwe hon ege macche shukuru ada kurewu egotan shukuru ada kurewene gunawanta kunwes dulumwes gunawanta kunwes ekama handu ada kureweni hamaykani dulum ema mi handa shukura huri faragu den rabbil alamin rabbuge manai koda rabbuge manai ki veriya mi echche tarbiyat kura fara echche tarbiyat kura fara e rabbu rabbaki veriya bayen elmerin star ke ibn abbas wage bebe kan vidan rabbuge mane ki mabude mitan mabud mabuda ki alukam veve faray mabud rabbuge mane ki alukam veve farate mitan ga rabbul alamin alhamdulillah rabbil alamin alam tahu ge veri mitan ga alam tan haddawa gengul vi alam ta tarbiyatu kurevi faray allah rabbuge mane ki tarbiyatu ko bala bodukura farata mekeni rabbu දැන් රබ්බු කීදාන මීහකම් වෙස එකම කො එච්චක ගුළුවෑගේ එච්චක නුගුළුවෙන් නු කියන හැම එකක් රබ්බු කියනවා මිසාලක රබ්බුල් බයිත් බප්පයක් කියදාන ගේගේ වෙරි මිහා එනා කි රබ්බුල් බයිත් ගේගේ වෙරියා එච්චක ගුළුවෑගෙන් රබ්බු කීදාන මීහක එකමනි හැම එකනි රබ්බු කියන්නේ අල්ලාහ හැම එකනි හුසු රබ්බු කියන්නේ අල්ලාහ එහෙන් පරාත ගන්න නු කියන්නේ එකම ගුළුවෑන් කීදාන හැම එක උතන් අබ්දුල් මුත්තලිබ් අබ්‍රහ මක්කාය ගෙපුළු මුගුරාලි මට්ටක ඇහිඳු අබ්දුල් මුත්තලිබ් විදාලවන කීක කිමන්නේ අන රබ්බුල් රබ්බුල් ගනම් රබ්බුල් ඉබිල් අන රබ්බුල් ඉබිල් කිමන්නේ කීමි ජමලු තහුගේ වෙරියාය වලිල් බයිති රබ්බුන් යහ්මී වලිල් බයිති රබ්බුන් යහ්මී ගෙපුළක් වෙස්සේ රබ්බේ ඒ රබ්බ ගෙපුළු හිමාය කුරාන කිමන්නේ කී මි ජමලු තහුගේ වෙරියාය දීගත කියන්නේ ෆරතා අබුරහ ආගතන් ඇස් අබ්දුල් මුත්තලිබ්ගේ ජමලතන් හයර්පුරි දැන් අබ්දුල් මුත්තලිබ් අබුරහ කාරියන් ඇස් දන්නානි තිමන්නගේ ජමලත දුව කොල්ලාට තිමන්නේ කි ජමලුගේ වෙරියා අන රබ්බුල් ඉබිල් තිමන්නකේ ඉබිල් ඉබිල් කියන්නේ ජමලහ ජමලුගේ වෙරියා තිමන්නේ එහෙම රබ්බු ඉස්තිමල් කරයි දාන එච්චක ගුලවැගේ මීහක එකම කො හැම එකනි රබ්බ කියන බුණ වෙන මීහක අදිමාල කලිය කි රබ්බ එහෙන බුණ වෙන හමයි ගොත මීහාගේ වෙරියාය වෙසබහරි රසූලුල්ලාහ සමෝයෙන් හදීස් වල තව ගෙසබහරි අන්තලිදල් අමතු රබ්බතහ රබ්බ එතංගසෙන් රබ්බු අලෝ අංහෙන එනගේ රබ්බු විහානේ ඒ පහු සමානක අලාමත් තව ගෙතේක අලාමතෙන් ඒ අලෝ අංහෙන එනගේ රබ්බු විහානේ රබ්බු එතංගසෙන් රබ්බු එහෙන් විමා ඉච්චක ගුළුවෑගෙන් රබ්බු කීදාන මීහක එකම අල්ලාහ සුබ්හාන ව තාලා හමයිකනේ රබ්බු ඉස්තිමාල නොකර වෙන ඉන්සානක আদি ඊතුර ඉබ්බස් සලාතක අල්ලාහ තියා එන රබ්බුගේ මානවයෙන් කිජ රබ්බකි වෙරියා එච්චේ තර්බියත් කො බලාබඩ කුරා ෆරා දැන් ආලමීන් ආලමීන් ගේ මානකි අල්ලාහ ෆියවා කායිනාතුගා වාහ එච්චේ ආදම් කායිනාතුගා වාහ එච්චේ අල්ලාහ සුබ්හානහු ව තාලා ෆියවා අල්ලාහ සුබ්හානහු ව තාලා ෆියවා කායිනාතුගා වාහ එච්චකි එයි ආදම් දෙම් බය ඉල්මරි මිතංග ખાસ කරේ මිතංග මුරාද කියස්තු දෙයාලමකේ ඒ ජින්නින්ගේ ආලමා ඉන්සානුගේ ආලම ජින්නින්ගේ ආලමා ඉන්සානුගේ ආලමේ අස්වකම රාජිය ගතකී මිතංග මුරාද කී හුරිහා දිරේච්ච හුරිහා දිරේච්ච අල්ලාහ් සුබ්හානු තාලා කියන හුරිහා දිරේච්ච ආලමින්ගේ මානයි කි එම අල්ලාහ් සුබ්හානු තාලා හුරිහා හම්දල් ලිබෝඩියම් වේ එකලාංගෙයි ආලම් තහුගේ වෙරි රස්කලාංගෙ එකලාංගෙ ආලම් තහුගේ වෙරි රස්කලාංගේ එහම ආලම්ත වෙසංගේ ආලම්ත ආලම්ත හොග මුරාදකි කායිනාතුක අල්ලාහ් සුබ්හාන තාලා ෆියවා හුරි හාදිරේච් අල්ලාහ් සුබ්හාන තාලා මහයි කුරබනි අල්හම්දුලිල්ලාහි රබ්බිල් ආලමීන් අර්රහ්මානිර් රහීම් මෙහරම යන්නනි ෆුරතම යන්නනි අල්හම්දුලිල්ලාහි අල්ලාහ් සුබ්හාන තාලාගේ සිෆා ෆුරතම යන්නනි ෆහතා ලිල්ලාහිගේ සිෆා ෆුරත අල්හම්දුලිල්ලාහි අල්ලාහ් ෂේ හුරිහා හම්දල් ලිබෝඩිගම් වනි දැන් එකලාංගේ ආලන්තෝගේ වරස් කලාංගේ එකලාංගේ රහමාන රහීම් වන්ත රස් කලාංග එකලාංගේ සිෆා පුළුත මෙන් පහතා දැන් මිදේ සිෆා පුළු කුරි දෝ හොන්නානි ය රබ්බුගේ මානවස් ආලමීන් ගේ මානවස් කියා දි ෆෙම මියදු මියති අර් රහමාන රහීම් අර් රහීම මේක මානෙහි කො බාබා දෙහි තර්ජමාතව ගස් මිය ඔන්නනි රහමාන රහීම් වන්ත රස් කලාංග ඒ රහමාන රහීම් වන්ත කමකි කො බා الرحمن ملف زكيمي رحمت رحمة الرحمن صفة كريفة ولفظ رحم الرحم اي لفظ وحكي صفة كريفة ولفظ من رحمن رحيم بسمي هم الرحم صفة كريفة ولفظ الرحم اوغا وانتا رحم كمانا كي اوغا وانتا اما من رحمة صفة كريفة ولفظ الرحمن كي بس ادي رحيمة كي بس الله كي رحمة الرحمن كمانا كي افراتك كي رحمة ධනවස්වෙගෙන් වාසරයි හුරිහා එච්චෙක්ගේ මච්ච ඉෆරාතෙක්ගේ රහමයි ධනවස්වෙගෙන් වාසරයි නියම්ක අර් රහමාන් දැන් ඉල්මරි විදාලවනි මුෆස්සිරුන් මේ විදාලවනි අර් රහමාන කී එයි දුනියේග මුස්ලිමුන් නරා කාෆරුන් නබ් රහමෙල්ල වාසරයි හුරිහා ෆරාතක මෙර දුනියේග කාෆරක දිරි උලවුනිස්ත අල්ලාහ්ගේ රහමෙන් නුවානම කාෆරක ස්නූලවුන්ස අල්ලාහ්ගේ රහමෙන් නුවානමක අල්ලාහ්ගේ රහමතුන් මි දුනියා දුනියක වාහා එච්ච දෙමිය මෙති මිතාංගමි ඔති අල්ලාහ්ගේ රහමතුන් කාෆර කවස් මිතාංග දිරි නූලමුන් සල්ලාහ්ගේ රහමෙන් වානම ක මුමිනා කවස් එහෙම රහමාන් می لفظوں صفہ قرے گے میوانی اللہ کے رحمن ہوری ہے اچ کے مچ تنا وس گے ہوری ہے اچ کے مچ ای کافر ویس انسان مسلم ویس گہ ویس جانور ویس دنیا ویس ہوری ہے اچ کے مچ اللہ کے رحمت تنا وس گے وا اللہ ای رحمان کی الرحمن دمت الرحیم الرحیم کی علم میں ودال فانی ای ہمے کن مومنوں نا افرات کے رحمن خاص گے وا فرات ای الرحیم ای قیامت دو ہوگا یامے دو ہوگا افرات کے رحمن خاص بگن ونی ہم ایکانی مومنوں نا ہم ایکانی مومنوں نا قیامت دو ہوگا افرات کے رحمن خاص بگن ونی ایں دے اللہ کی تبان گواہ کرنے وکان بالمؤمنین رحیما اکلاں گئی مومنو تکن نا رحم او گا وان ترس کلا اے کے معنی قیامت دو قیامت دو خاص بگن ونی مومنوں نا کافرون نا اتنوں فیم فدے وسن لیاں قیامت دو اس قیامت دوس اللہ خاص کرے بھی مومنوں نہ یکما کو دنیا خاص نہ کرے مومنوں نہ کبس کافر نہ کبس دے با می ہن اس دنیا تے اللہ دے با مومنوں نہ اس دنیا اے بھائی کافر نہ اس دنیا اے یکما کو اللہ سبحانہ و تعالی اخر لبی ہما ایکانی مومنوں نہ اخرت اللہ کے رحمے خاص رے گن ونی ہما ایکانی مومنوں نہ اللہ سبحانہ و تعالی ہد دی ساتے کر رحمے ಇತನಾಂಗ ಹೆದ್ದೆವಿ ಸತೇ ಕರಹಮೈ ಏಗೆ ತೆರೆಂ ಎಮ್ಮೆ ರಹಮತೆಂ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾ ದುನಿಯಾ ದೂಕುರೈ ಎಮ್ಮೆ ರಹಮತೆ ಎ ರಹಮತು ಮುಸ್ಸಂದಿ ಮುಸ್ಸನಿಯ ಗತುಗ ಮಿಉಳನಿ ಮಾಮಿಹಾ ದರಿಫುಳಂ ಓಗಾವಂತವನಿ ಎ ರಹಮತುಗ ಸವಾಬುಂ ಬಪ್ಪ ದರಿನ್ನಂ ಓಗಾ ತೆರಿವನಿ ಎ ರಹಮತುಗ ಸವಾಬುಂ ಫಗೀರುನ್ನ ಮುಸ್ಸದಿನ್ ಓಗಾ ತೆರಿವನಿ ಏಗೆ ಮುಳಿ ಎಮ್ಮೆ ಮಿಉಳನಿ ಎ ನಿಮತುಗ ಸವಾಬುಂ ಆದಮ್ಗ ಫಾನು ಇರುಸ್ಸುರೆ ಫೆರಿಗಿನ್ ಗಿಯಾಮತಾ ಹಮಯ ಅನ್ನಾನೆ ಹ್ಯಾ ಬಯಕ ಹುರಿಹ ಮಖಲೂಕ ದಿರಿ ಉಳೆವುನ್ ದಾನಿ ಹಮೈಕನೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾಗೆ ಎ ರಹಮತುಗೆ ಸವಾಬ ಎಮ್ಮೆ ರಹಮತೆ ದೆಮ್ ವಿಸ್ನಾ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾ ಅನೆ ನುವದಿ ಹನುವಾನಿ ಅಮೈ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾ ದಿಸ್ ವರುಗೆ ಅದಿ ರಸೂಲುಲ್ಲಾಹ್ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಕುರಾನ್ ಅದಿ ಇತ್ರು ಎನ್ನಿ ಎ ರಹಮಂಗೆ ಕಲಾಂಗೆ ಹದ್ದರ ಸತೇಕ ಫುರಿಹಮ ಕುಫೈ ಸ್ವರುಗೆ ಅಲ್ಲವಾನಿ ಸತೇಕ ದೆಮ್ ವಿಸ್ನಾ ಸ್ವರುಗೆ ಗೆವಾನಿ ಸತೇಕ ರಹಮೈ ದುನಿಯೆಗೆ ಮನೆ ಎಮ್ಮೆ ರಹಮತೆ ಅದಿ ಸ್ವರುಗೆ ಗೆ ಮಿಸ್ ಕೊಳುಮದು ನರಕೆ ದಾಂ ಒಯ್ ಮೀಹುಂ ಗಿನೈ ದುನಿಯೇಗ ನುವಸ್ ಗೊಮ್ಮೆ ಎಂಹಾ ಹಕುನ್ ನುವಸ್ತೇಕ ನುವದಿಹ ನುವ ಮೀಹುನ್ನ ಕಿ ನರಕವಂತವೇ ಕಿಯಾಮತ್ ದಹುಗ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ತಾಲ ಆದಮ್ ಗೆ ಫಾನ ವಹಿ ಕುರವನೆ ಆದಮೆ ನರಕವಂತವೇರಿ ವಹಿ ಕುರಾಶ ಆದಮ್ ಫಾನ ದನ್ನಾನ್ ಎ ಅಲ್ಲಾಹ್ ಹೆ ಕಿತಕುಂ ಕಿತಂ ಹೆ ಅಲ್ಲಾಹ್ ಹೆ ಕುರಾನ್ ಕೊಮ್ಮೆ ನುವಸ್ತೇಕ ಕೊಮ್ಮೆ ಎಂಹಾ ಕುನ್ ನುವಸ್ತೇಕ ನುವದಿಹ ನುವಯಕೆ ನರಕಯ ಅನೆ ಎಮ್ಮೆ ಮಿಹ ಸುವರು ದೆನ್ ಎ ಸುವರು ಗೆ ವನ್ನ ಮದು ಮೀಸ್ ಕೊಳಟ್ಟಕ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ತಾಲ ಎ ಸತೇಕ ರಹಮನ್ ಗೆ ದೇವಿ ದೆನ್ ಎಬಾಮಿ ಉಳೇನ ಆರಾಮ ನಿಕಂ ವಿಸ್ನಾ ಅದಿ ಸ್ವರ್ಗೇಗೆ ಸ್ವರ್ಗೇಗೆ ಬೊಡುಮಿನಕ್ಕೆ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾ ವಹಿ ಕುರಾನ್ ಕೀರ್ತು ಕುರಾನ್ ಗೆ ವಸಾರಿಉ ಇಲಾ ಮಗ್ಫಿರತಿ ಮಿರ್ ರಬ್ಬಿಕುಮ್ ವ ಜನ್ನತಿನ್ ಅರ್ಧುಹಸ್ ಸಮಾವಾತ್ ವಲ್ ಅರ್ಧ ಎಬಾಮಿ ಹುಂ ಅಲ್ಲಾಹುಗೆ ಫಾಫ ಫುಸ್ಸೌಮಂ ಅವಸ್ವಗನ್ನಾರ್ ಫಾಫ ಫುಸ್ಸೌಮಾ ದಿಮಾಲಂ ಅವಸ್ವಗನ್ನಾರ್ ಹೇಗೆ ಮಾನಕ್ಕೆ ಹಿಯೋಕಂತಕಂ ಅವಸ್ವಗನ್ನಾರ್ ಹಿಯೋಕಂತಕಂ ಅವಸ್ವಗನ್ನಾರ್ ಎಬಾಮಿ ಅದಿ ಎ ಸ್ವರ್ಗೇ ದಿಮಾಲಂ ಅವಸ್ವಗನ್ನಾರ್ ಎ ಸ್ವರ್ಗೇಗೆ ಬೊಡುಮಿನಕ್ಕೆ ಉಡಾ ಬಿಮಾಹಿಂಬರ ಉಡಾ ಬಿಮವ್ರೆ ಸ್ವರ್ಗೆ ಬೋಡೆ ಅರ್ಧು ಹಸ್ಸಮ ಸ್ವರ್ಗೆಗೆ ಫುಳಾಮಿನ್ ಉಡಾ ಬಿಮವ್ರೆ ಬೋಡೆ ಉಡಾ ಬಿಮವ್ರೆ ಬೋಡೆ ಉಡು ಯೋತಿ ಒಯ್ಬಾರ್ ವಿಷ್ಣ ಎಂ ಮತಿಗ ಹಿಂಗ್ ಉಡು ಉಡುಗ ದಾರುಗ ಮಿಯಂ ಹುರಿಹ ಸಯ್ಯಾರ ತಕ್ಕೆ ಮಿಯೋತಿ ಹುರಿಹ ಪ್ಲಾನೆಟ್ ತಕ್ಕೆ ಮಿಯೋನಿ ಉಡು ದಾರುಗ ಉಡಾ ಬಿಮಾ ದೆಮೆದುಗ ಎಬ ಹುರಿ ಫಸ್ಸತೇಕ ಹರುಗ ದಿಗು ರಾಸ್ತ ಅದಿ ಕೊಮ್ಮೆ ಉಡ ಕಾನೆ ಉಡಾ ದೆಮೆದುಗ ಫಸ್ಸತೇಕ ಹರುಗ ದಿಗು ರಾಸ್ತ ಅದಿ ಕೊಮ್ಮೆ ಉಡಗ್ಗೆ ಬೋಮಿನುಗ ಫಸ್ಸತೇಕ ಹರುಗ ದಿಗು ರಾಸ್ತ ಎ ಊರಿಹ ಉಡುತಕ ಬಿಂಗ್ ಎಕ್ಕೊಲ್ಲಿ ಎವರೆನ್ಸ್ ಕೊಡು ಸುವರುಗೆ ಸುವರುಗೆಗೆ ಬಿಂಗ್ ಎಬಲಿಬೆ ಬಯ ಮಿಹುನ ಲೊಲಾ ಲೊಲು ಲೊಲು ಕೊಳನ್ನು ಫೆನ್ನ ಹಿಸಾಬ ಎಹಾದುರ ಬೋಡತಿ ಸಿಂಗಾ ಬಿಂತ ಬಗೀಚಾ ತಕ ಹಾದಿಮುನ್ನ ಅಬಿನ್ನ ಸುವರುಗೆಗೆ ಸುವರುಗೆಗೆ ಅಸಾ ಕೊಳು ಬಾಂಧನ ಲಿಬೆ ತಂಕೊಳುವೆಸ್ ದುನಿಯಾ ದುನಿಯಾಗೆ ವಾಹ ಎಚ್ಚಕ ಉರವೆಸ್ ಯೋ ಕಂಬಡು ಅಸಾ ಕೊಳು ಬಾಂಧನ ಲಿಬೆ ಕುಡ ಕುಡ ತಂಕೊಳು ಅದಿ ಎತಾಂಗ ಹಲುವೆರಿನ ಬೋಡತಿ ಬಿಂತಂಗ್ ಎತಾಂಗ ಎವಾನಿ ಏನ ದುನಿಯಾ ವಾಹಕ ಆಖರ ಮಿ ಹಾಸ್ಯಗಂ ವನಿ ಮೂಮಿನುನ್ನ ಆಖರತುಗ ಅಲ್ಲಾಹುಗೆ ರಹಮನ್ ಖಾಸ್ವೆಗಂ ವನಿ ಮೂಮಿನುನ್ನ ಏ ಇಮಾನಂ ಯಕುಲಿಗಮನಿ ಅರ್ ರಹೀಮ್ ಅರ್ ರಹೀಮ್ ಅರ್ ರಹಮಾನ ಕಿ ಇಫರಾತಗೆ ರಹಮೈ ಹುರಿಹ ಮಕುಲುಂಗ ಮಚ್ಚ ತನವಸ್ವೆಗಂ ವಫರಾ ಅರ್ ರಹೀಮ್ ಗ ಮಾನೆ ಕಿ ಇಫರಾತಗೆ ರಹಮೈ ಗಿಯಾಮತ್ ದೋಗ ಹಮ ಏಕಾನಿ ಮೂಮಿನುನ್ನ ಖಾಸ್ವೆಗಂ ವಫರಾ ದೆಮ್ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ ಮಿ ಆಯತುಗೆ ದೆಗೋತಕಂ ಯವಕಿಯ ಮಿ ಆಯೆ ಏಯ್ ಹಮ ಸಹಾಬಿಂಗ ಜಮಾನುಗ ವಸ್ ಕಿಯುನು ದೆಗೋಯ್ ಏಯ್ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ ವತ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ ಮಿ ದೆಗೋತಕ ಕಿಯುನ್ ಸಹ ಮಿ ದೆಗೋತಕ ಕಿಯುನ್ ಸಹ ಹಮ ಎವರಕ ಸಹ ಮಿ ದೆಗೋತಕ ಕಿಯುನ್ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ ಕಿಯ ಕಸ್ಮಸ ನಮಾದುಗ ವಸ್ ಕಿಯನ ಹಮ ಮಾಲಿಕ ಯೌಮಿದ್ದೀನ್ මාලිකියවුමිද්දීන් ඇස් කියන්නේ මාලිකියවුමිද්දීන් මාලිකියවුමිද්දීන් මානවසකෙච්ච මාලිකියවුමිද්දීන් මාලිකියවුමිද්දීන් මාලිකුග මානයි කියස් රස්ගෙපාන මාලිකුග මානයි කියස් රස්ගෙපාන මාලිකියවුමිද්දීන් එදු එකලාංගෙයි යවුමුද්දීනුගේ වෙර රස්කලා යවුමුද්දීනුගේ වෙරි රස්කලාගේ එදුවහුගෙන් එදුවස් මිල්කුවගෙන් වරස්කනා එදුවහුගේ රස්ගෙපාන එදුවහුගේ රස්කලාය අල්ලාහ් තලාංගෙයි යවුමුද්දීනුගේ වෙරි රස්කලා යවුමුද්දීනුගේ වෙරි රස්කලා දැන් යවුමුද්දීන කි කොබෑ යවුමුද්දීන කි එයි ජසාගේ දුවස් දීනගේ මාන කි ජසා බදලු දිනු බදලු දිනුගේ දුවස් හිසාබු බෙල්ලෙවේ දුවස් ගියාම දුවහුගේ වෙරි රස්කලාංගෙ එකලාංගෙ ගියාම දුවහුගේ වෙරි රස්කලාංගෙ මිදුවස් මිදු මිතාංග මිදුවස් අකි ખાસ කුරන් විකීවෙගෙන මිදුවස් එකලාංගෙ මිල්කියතුකන් ખાસ කුර විල්මෙර විදාලවණීයේගේ එබෑනේ හිකමත එයි ගියාම දුවහුගා එව්වස් මීහක එව්වස් මිල්කියත එව්වස් බාර එව්වස් කහල ඉස්තියාර අල්ලාහ්ගේ ඉස්න ෆ්ලයි එක්කම මෙනු දුවහුගනවාන එව්වස් මීහක එබ්බස් මිහක ශෆාඅත් තරියස් මෙන් අල්ලාහ්ගේ ඉස්න ෆ්ලයි එක්කම මෙනු আদি එමිහක මච ශෆාඅත් තරි වෙවේනි මෙස අල්ලාහ් සුබ්හාන ව තාලා එමිහක මච ශෆාඅත් වුමා ඉරාත් හුද්ද දෙව්වා ෆිජා එම එදුවහුගේ හුරිහා කමෙවානි අල්ලාහ් සුබ්හාන ව තාලාගේ ඉස්න ෆ්ලයි එක්ක ශෆාඅත් තර වෙම්මෙන් එත්තනක ජමාවේ තිබේනේ 5000 සහරුවන්ද මුරිහා එම්මෙන් එම්ම ෆරතම වඩා ගන්නවා එම්ම ෆරතම දානේ ආදම আলাইහිස් සලාම් ගාරිහන් ආදම আলাইහිස් සලාම් ගාරිහක් ගොස් දන්නවානේ ඒ ආදමේ ආහාරමෙන්ගේ හිසාබෙන් නෙවෙමන් එදී අල්ලාහ් දුවා කොට ශෆාඅත් කරේද ආදම ඉෆානේ තම ඉන්කාර කරවා ඒගොත ෆහරකු නබියෙක්ගේ ගාත වඩා ගන්නම ඊසාගේ පානු ගාරිහ වඩා ඊසාගේ පානු සිකම ඉන්කාර කරවන් ඊසාගේ පානු වඩා දිවිදාලවානි එම්මේ ෆහුක නබියා මුහම්මද් සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් ගාරිහ ගොස් බලාරේ ෆහරගේ කලේක් පාන එකන් කලේම නක්කොත් දෙවෆානේ දැන් මීස්තම කලේ පානු ගාරිහ වඩා ගන්න එහින්දු එකලේක් පාන ශෆාඅත් කරේ මට්ටකා මකාමුල් මහමුද් මකාම් මහමුද් හම්දුල් විගම්වා මකාමෙන් ආර්ෂුකති දනුගවා මකාමෙන් එයි ඒ මකාමේ ටෙලිෆෝන් වඩාගෙන සයිදා වඩා ගන්නවා එකලේක ෆානම සුද්ධ ලිපි වඩා ගතුමුන් ශෆාඅත් කරේනි ඒ කුරියක ටෙලිෆෝන් කස් නොවේ එතනම සයිදා වඩා ගන්න ටෙලිෆෝන් හදිස් වල කොරණි තිමන් කලේක ෆාන එක වඩා නුගන්න වේ සයිදාගේ තිමන් කලේක ෆාන ඔවෙවේනි කියයි රම්පා තිමන් කලේක ෆාන එක වඩා නුගන්නවා දැන් අල්ලාහ් කලේක ෆාන වහි කරවන යා මුහම්මද් ඉර්ෆා රාසක් ඒ මුහම්මදේ ටෙලිෆෝන් ඉස්තර්ෆුල් ෆුල්ලවාශ් වස්අල් තුතු ටෙලිෆෝන් ඒ බේන් ෆුල් එච්ච එදි වඩා ගන්න ආහාර කලේ ෆාන එදි වඩා ගන්න එච්ච ටෙලිෆෝන් දෙවේ නේ වස්ෆා තුෂෆා අදි ෂෆාඅත් කරේ වඩා ගන්න ආහාර කලේ ෆාන ෂෆාඅත් කබුල් කරේ නේ එහෙම එකලේක එකලාංග හුද්ද දෙවියා කොම්මේ කනසේ දුව හොග හිඟා එකලේ ෆාන ගු හුද්ද යනුල එදොහක එව්වස් කමෙන්න හිඟා එහෙම දෙකෙන් මිදුවස් එකලාංග මිදුවහුගේ මිල්කියතු මි ખાસ කර විය කලාංග මාලික යවුමිද්දීන් එයි ජසාගේ දුවහුගේ වෙර රස්කලාගේ එයි කියාමෙත් දුවස් හිසාහු බෙන්දවේ දුවහුගේ වෙර රස්කලාගේ දැන් යති ඊයා කන අබුදු වයියා කනස්තයින් ඊයා කන අබුදු වයියා කනස්තයින් මි කලිමයි කි මි තවහීදුක කලිමයි තවහීදු මි කලිමන් මි බයන් කොද්දනි තවහීද කියස්තු කොබ තවහීද හි කොබ තවහීදු ගහල රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් තවහීදු ගහල වරින්න ස්වර්ග වන්නානි හැම බය කනවන්න ස්වර්ගේ ස්වර්ගේ ගියාමෙත් දහ වන්නානි බය කි හැමයි කනි තවහීදු ගහල වරින්න තවහීදු ගහල වරින්න කි අල්ලාහ එව්වස් බාවතෙග්ගේ ශිරකුන කුරාන එව්වස් බාවතෙග්ගේ මෙර ශිරක් තවහීදු කලිම අස්ල ખાસමි කුරවැනි නෆීන ඉස්බාතුන්නා නෆී කොස්ස ඉස්බාත කුර ඒගෙන් තවහීදු ෆාලවා නෆී කුරමකි කමෙන් නැفي කොල්ල තමයි නැفي වසීෆයෙන් නැفي කරු ඉස්බාත කරම කී සාබිත කරු එච්චෙන් නැفي කොෆ දෙම්මි සාබිත කරන්නේ මේ දේති ජමානු වේ තවහීද කන්නවා මිසාලක ලා ඉලාහ ඉල්ලල්ලා මේ තවහීද වසු කලිමයි කියන්නේ ලා ඉලාහ ඉල්ලල්ලා ෆරතෝ මි නැفي කරන් ලා ඉලාහ එව්වස් ඉලාහකම එව්වස් දෙම්මි සාබිත කරු ඉල්ලල්ලා අල්ලාහු මෙනු මුරිහ ඉලාහුගේ ඉලාහුන් තකන් නැفي කොෆ අල්ලාහුගේ ඉලාහුන් තකන් එකනි මිසාබිත කුරි මිසාක ආහාරෙන් මෙබුණනි අල්ලාහු ඉලාහ අල්ලාහු ඉලාහි මිසාලත අල්ලාහු ඉලාහ ආහාරගේ ඉලාහ කිය අල්ලාහ එහෙම බුණගම තවහීදකන් අදිනවා තවහීදකන් නොවා අල්ලාහ කිය ආහාරගේ ඉලාහ ඒ කටින් ගෙන් එහෙම එහෙම පරතවසේන ඉලාහක වුන් එහෙන්නෝ ehem faratev seenak ilaha ka bunga kati gambe ehem bima huriha ilahuwan huriha faratig ilahuwan taka nafi kofa den allah subhanahu wa taala ilahuwan taka sabitu kurun ei tawhid yam ken tawhid wa man yakfuru bit taghut wa yu'min billahi faqad istamsaka bil urwatil wusqa lam fisama laha allah ikuraban taghuta kafaru taghuta hi koba taghuta ki allah fiyama alqan be huriha farat আল্লাহু ফিয়া আল্লাহান আদা কুরান জেহে মাইকান আদা কুরাবে কম মে ফারাত আল্লাহু ফিয়া আল্লাহান আদা কুরান জেহে কিয়ামান তরিকান আদা কুরাবে কম মে ফারাত এই তাওগুত তাওগুত কাফারে আল্লাহান ঈমান বে জেনে নেতি মিতাঙ্গাস মে নাফি ইসবাত এম মে ফরতামা হুরিহা তাওগুত কাফারে দেন আল্লাহান ঈমান তাওগুত বেস ঈমান ওয়াহাল আল্লাহান ঈমান বে কিনে বেস ফায়দান কুরআনে ابسادان القران اهم الله سبحانه وتعالى القران القرآن وما يؤمن اكثرهم بالله الا وهم مشركون مستمترن كنبه الله ايمان وني شريك قراها لبه شريك كفيا اين القران عملتا ديهم بنانا فون افاك فين علم كيف فدوان اين هي عملت القران من دنهم يقولون دان شرو قرا وركن عبادان باطل وام شرو قرا ورك دان باطل وام اهم بما توحيد توحيد كيمي فرتمنا في دين اثبات আল্লাহ আদা করবে কিয়ামান্তরিক ইতুর ফরাতক আদা কোগেনওয়ান হামাইকান ইয়কিয়ামান্তরিক আদা করেন জেনে আল্লাহ আল্লাহ বাহটন জেহে লোবি হেম ফরাতক দিগেনওয়ান এলোবি দেন জেনে হামাইকান আল্লাহ আল্লাহ আদা করেন জেহে আলকমে এহেন এবস ফরাতক আদা করেন কোগেনওয়ান এলক আদা করেন জেনে হামাইকান আল্লাহ এই তাওহীদ আছে আল্লাহ আদা কুরআন জেহে আলকামগে বীর এম এবদেস ফরাতক দিগেনওয়ান এ বীর দেন জানবা মেকেন তাওহীদ মি কালিমা বেসে বায়াম বে তাওহীদ মি কালিমা জে আল্লাহ ইয়া কুরআন ইয়াকা নাবুদু আলামেন হামা এখানে আলকাম কুরআন ইবা আল্লাহ হামা এখানে মিতাঙ্গ হামা এখানে মিলাফজ মিতানুগে সাবিতুবে তাওহীদ মিসালাকা মি মিলাফজ হেন গো তাকাস গে নাবিদা এতমক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিতাঙ্গ মিলাফজ গে নেসফামিনি মি খাস সামান দেহাওয়া গোতা মি খাস সামান দেহাওয়া গোতা এম গুরুয়া মুজিজাত কবি হাইগত কনি গুরুয়া না কি মি ফাসিহু বাহকা বিমা ফাসিহু ফাসিহু ইমা ফাসিহি গতুম বালাগি গতুম মি গুরুয়া মুজিজাত কা নিয়ার আরাই বাহুগা কওয়াইদ মি অননি উসুলি কায়দে রাবাইদ এই কওয়াইদ মি অননি আত তাকদীম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর ওয়াত তাখসিস এগা মানে কি কুরিয়াক গেন্নান জিহে এচ্চে ফাহাতাক গেনাম কুরিয়াক গেন্নান জিহে ইবারাতে ফাহাতাক গেনাউম খাস মানেন এগেন দে হাই মিসাল কাম মিতাঙ্গা গেনে দানে নাবুদুকা নাবুদুকা আলামেন ইবা আল্লাহ আলাকান কুরআনে ইয়াকা নাবুদু মিতাঙ্গা মিতাঙ্গা আল্লাহ মি ওয়াকুন ইয়াকা নাবুদু এগে বদল কো মিসাল কা নাবুদুকা ইবারাই ফুরি হামাবে নাবুদুকা আলামেন ইবা আল্লাহ আলাকান কুরআনে মিহেম বুনুমাকুম তাওহীদ সাবিতেন নয় এগেঙ্গে কাঠিগে বেরা হেম ফরাতক আলকান কুরুম এন নাবুদুক আহল আলামিন ইবা আল্লাহ আলকান কুরামে এগেঙ্গে কাঠিগে বেহেম ফরাতক সিনা আলকান কুরুম একমক ইয়াকা নাবুদু মিফাদাই বুনাফিয়া এগে মানে কি ইতুর এহেঙ্গে এবস ফরাতক আলকামেন আলামেন নকুরামে হামাই কানে আলামেন আলকান কুরানি ইবা আল্লাহ আশে হামাই গতা ওয়া ইয়াকা নাস্তাঈন হামাই কানে আলামেন মাদাদান এদেনিবেস ইবা আল্লাহুগে হযরতুননে মাদাদান এদুম মিতাঙ্গা মাদাদা এদুম এই মিসালকা এ ফয়েত তিমান্নাক গেনেস্তেরে তিমান্না তেদু মট্টাকা কালে এহি এলে দেন তিমান্না আতুগা হিফাশে মিহেম গুনু মেন্নু মি কাহালে এহি এন্নু মিতাঙ্গা মাদদ মাদদান এদেনি হামেকান ইবা আল্লাহ গে হযরতুননে মিতাঙ্গা মুরাদা কি মানবী কান দত্তা হুগা মাদদ রূহানি কান দত্তা হুগা মানবী কান দত্তা হুগা মাদদান এদু রূহানি কান দত্তা মাদদান এদু কি মিসাল কা শিফা শিফা মাদদ এদু এস মাদদান এদু এই মানবী কামে একাহালকান তোকে বেসরাতক মাদকান নেদেন একমাকু মাদ্দিকান দত্তাহুগ মাদদান এদেবেন ইনসানুগ কিবা মাদ্দিকান দত্তাহু ফেন্নাং হুরি কান দত্তাহুগ হিসসি কান দত্তাহু মিসালক সিঙ্গাই কে কিমান সালা সিঙ্গাই ফেনু নি এনে বারতেরে এ সিঙ্গাই কিমান সালা মটা কামি হে কিমান এদেন এদেই দান এ হিসসি কামে মাদ্দি কামে একমাকি একমাকু হাসসা বারম মি হেগ কিবা গবা তামা মি আসলু আলামেন আহারমেন দিবে হিঙ্গে তেরে গন্না বড় কামিং হাই গাতু কামিং خاص بار میہگے کی باگ وا کمن اعتقاد کو اینگے کی بن کان تت تکن ادوں ای نیگے می منا کرا کما اے مددن ادن جینا کنا اللہ گے با می ونے می حقی ولی وری کے اے نیاں گے نے ہری ہا کما غیب گو وا ہا کما گے نیاں گے نے گتے ہنگار اچن حالن دا می ونے کما وانی کون دو ہا کو تو تیمن کی تد دارین دی بہن تو تیمن دنیا گہ نانی کی تد دو تو با ہنگا ودا رے نا گا می ہو شریک کروں اللہ شریک کروں ہندا باٹا میکہل عقیدہ ہن ہرج می کو سورگ نو نان اللہ پتہ می کے مچ سورگ حرام کر با نارک اے نگی تن این و افد خاص بار می کے کی باگ ہوری کما اعتقاد کو اے نے کی بین مددن اے دوں اے حرام دے کے باتا مدد کی اے مدد ہم کنے دین اللہ کے حضرت ہم ایاک نعبد و ایاک نستعین ہم کنے ہر علمن مددن اے دین ای با اللہ کے حضرت اهدنا الصراط المستقيم مي سورتك اكلويكم و دعائم مي اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ادي مي قوم نمادگ اتفحرك اغونم مي سوره مي كياني مي دعاء مي قراني الله سبحانه وتعالى قوم فرض نمادگ مدوگم فرض نماز توگے بکروے قوم رکواتگ افا قوم رکواتگ اتفحرک اللہ ہم دنانی اے اللہ سیدا وگم وا مگن اڑمنن ہدایت دکوان سیدا وگم وا مگا اے مگا کی ای ایبا اللہ اے بیگ گے مچ نعمت لوی می ہوں گے مگے مغفر دفا می ہوں گے مگے وسنونے ادی ایبا اللہ اے بیگ مچ کوفال وی می ہوں گے مگے وسنونے اے بہ یہودی نہ سورائیں گے مگے وسنونے ইব আল্লাহ এবাই গে মচ্চা নিয়ামাল লেবি মি হুঙ্গে মাগু আলামেন দাক্কা ওয়াশ এটা ফাহারা কে দোয়া করে দেন সওয়াল কি মি দোয়া কুরার মি সূরা কি আর কিতাব মি হুম তো কিতাব বে কালুন তো মি দোয়া বিসনা ফি কর করে মি গে মানে বিসনা গে মি দোয়া করি কিতাব বে কালুন তো আলহামদু সূরা হাম কোম ইয়াকুম কি আরেন এগে মানে কে সে কা কুয়াস বিসনা হাকিকাতু গে দোয়া কি এ দোয়া কুরা মি হা আল্লাহ তাআলা এনা এ দান্নামা ইচ্ছে এনা এঙ্গেন জিহে সিকুনি কমে বেফর কো সৃষ্টনা লবাই মিহার আল্লাহ সুবহান ওয়া তাআলা গাজরাতুন খামাকান এদে ইরো এ এদে খামেন এনা ইংঞ্জি হেনতা তিমান্না মি এদেনি কোন কামাকাতকান নেগি হুরে কমে ইচ্ছকান এদনো সেগে মানে কি ইখলাস তের কামা কি আসলুমি এনা এ এদে কান্তান এনা ইংঞ্জি বেজি হেনে মিসাল কা মিহ কো এনা দাস কো দিফানে দুয়া আর বিবাহ এ গো এদান এনা বাদু দুয়া মিসাল কা এনাকে মচ্চ বাদ দুয়া কবে সেদান ফারে গামি হুগে বাহারি এগে বায়র মিসাল তেসে বাহারি আরে বহম বাই মিউ কি কিয়া ফে বাহারি বাদ দুয়া তাবেস আমিল না নফস বাদ দুয়া কো ফেসে বাহারি বাই মিউ দুয়া তাউ এগো তন নেগি এহেম বিমা এ দুয়া কুরার এ দুয়া কি কো মি দেন আল্লাহ সুবহান তাআলা হযরত তিমা মি দান্নাওনি কোন কামাকাত্ত কোন ইচ্ছত্ত তিমা না মি দান্নে এঙ্গি গেন দুয়া করেন চে এম মি ইহুদিন সিরাতুল মুস্তাকিম মি দুয়া কে মানস এঙ্গেন জি হেনে দুয়া কুরানি এনা এঙ্গেঞ্জি হে তিমান্না আল্লাহু গাজাতু হিদায়াত রে মি এদেনি কুরিগ সালাফুস সালিহুন এউলুন গোতারে মি এ গোতাং উলেবে তো এ কামুগে তাওফিক দেবা তো আমি দোয়া করি কিতাম মি হুন এবা ফেনে দোয়া কুরাতে কম আল্লাহু নু দক্কা এনা কাং হিদায়াত এন নামাজ কুরে আনে তিন নামাজের ন কুরে রোদে হুরে কেম বেস মাকারু হাদা নু লাফা কান তাক কুরামুন এদানি ইসলাহ বেস নু রোদ মহবেস কুরানি নু বায়া কান্তা রোদ মহবেস কুরানি নু বায়া কান্তা একাম কুবাই ফারনামাদ বস করে এ দোয়া আছে না বে করে একাম কেনা কাং হিদায়াত এম মনি এ কি বে গেমবা কোবা মিগে সির রাখি মিগে সির রেং এবাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইয়া দোয়া কুরার ইখলাস এমমে ফরতাম কাম কি ইখলাস তের কাম কি দোয়া করেন জেন একলাং এ নাকি দোয়া ইজাব কুরবান কাম গ ইয়াগিন কাং হিতু গ বাবা গেনা দোয়া করেন জেন বলে কুরি গ সালিহুন সালাফুস সালিহুন এবে কালুন কুরা দোয়া ওয়াগুতুন আল্লাহ ইজাব কর দেবা ওয়াগুতুন আবু বকর মান উমর গো ফান মান কুরাবা দুয়া আল্লাহ ওয়াগুতুং ইজাবা কুরাবা কি বেগে এবে কালুং আল্লাহং আদা কুরি কিয়ামান তের কামগো সবাব হাম এগোতং এগে ফাহুঙ্গা বাই মি হুঙ্গে সম দুয়া এ বুহরি হাম ওয়াহাকাতা হুগে তারিখি ওয়াহাকাতা হুগে বাহারি বাই হাম সওয়ালিহু আল্লাহ গো সওয়ালি আলতা হুঙ্গে দা ওয়াগুতুং ইজাবা কুরাবা এং গামুং ইলমের মিদাল মানি আল্লাহ একলাং গে আলায়া দেমে দুগো অন্না গুলুং বাদহি ওয়াওয়ারকং এনাগে দুয়া ইজাবা কদ দেবং আওয়াসওয়ান এনেকে দোয়া ইজাব কর দেমু আলসবান এনা হাম সিদা আল্লাহু গে ফুরিহামা আল্লাহু গে খালিস আলাকান এনা ওয়া হিন্দু এনা দোয়া কুরা ওয়াগুতু আল্লাহ সুবহান ওয়া তাআলা এনা ইজাব কর দেবানে দোয়া হাম এ ওয়াগুতু ইজাব কর দেবানে এরি কুরিগে ইহা ইয়াগিন কামা কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগিন কামা কে বুনানি মিহে সাআদ ইবনে আবি ওয়াক্কাস ওর ইহা কুনা সেখানে সাআদ ইবনে আবি ওয়াক্কাস এই স্বর্গে এক উফায়ের কাম খবর লিবে ওয়াডা গেন নবী দিহা সাহাবীন গে তেরেন এস সাহাবী এই সাআদ ইবনে আবি ওয়াক্কাস একালেগ ফান মাদিয়ান ফাতাহ কুরাবাম বেগেন ওয়াডা গতি কুরিমাতি অতি বড় কোর বড় কাণ্ডেন অতি কুরিমাতি ফাতান্দান নে কা কোয়েস নেই ফাতান্দান নে কা কোয়েস নেই একালেগ ফান খাণ্ডাম মুখাতাব কফে বুনানি কোরা আমি আল্লাহ দে তরে ইয়াগিন কাং ওই বার পালা বে কালুঙ্গে এ কোরা থিমান নাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কালাম কি আল্লাহু কে আমরাহা একালে একালাং রাসূলাগে আমরাহে নিকুমামি তিবি জিহাদা থিমান না মেন কা নেতে মাদিয়ানা দেবে কা তি কোর হুরাস নু কোরে এম কোরাং এরেং গে বজি হে কোর এ কোরা এ আহরম না গেলু মে দিফিয়া গিয়ামত দক আল্লাহ গাজরাত কো দাওয়া কোরআন আমে গায়দ মি লশকর বে কায়দ কালিফান লশকর আম কোরআন না ফাতু তারি হোক এবাহকে দিয়ে ফুং কর আস্তাদুবেলাফে দিয়ে এই গোসানে ফরাত কড়াত আশ্চর্য এরি এবেস গেলু মেন এহামে কেন ই গেলু মা কি এগে সোহাবিয়া গে ফেম্বো তারি রাড়াকা গেন দিয়াই এবার মেন সাউদুন কাহ দেন আমির আমির আহার কায়দে তিমান না গে তারি গেন গোসে রাড়ে আনেকা আস দেন তারি ওস দে রে আনেকা রাড়া তারি ওসে তারি ওসে মি হাগি গি ওয়াহাক তারি ওসে আই রাড়া একো এহ বাকি ইয়াগিন কামি ওয়াগুতুং এ দোয়া আল্লাহ ইজাব কর দেবানি ওয়াগুতুং ওমর গফান সিটি লিউনি নীলা কোরা কি এই আহারা কো ফার হুটে কোরা হুটে কেন এতা বায়াকান এ গেল্লুম বা তানেন এ মিশ্র কে নীলা কোর এতানাং এমিহুম মি এমিহুম কে রাওয়াজিং অননি কমমে ফার কমমে আহারা কো হেম বিমা ইরা কে কোর কে মেদামি ফাত্তানে আহিন কুজ্জে ফেত্তিমে কোর হিঙ্গা গান্নানি দেন এ শাকওয়া ওমর গফান আসি ওমর গফান সিটি লিউনি মিন আমিরিল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরি নীল আমিরুল মুমিন উমর ইবনুল খাত্তাবকে ফরাতুন নীলকোরা সিটি সিটি লিয়া সিটি গামিয়তি আল্লাহ গামর কাই তাওন কাম গোন্যা মিয়াদুম ফেরগং হিগাম ফরার আমুর তেমন নাকি আমিরুল মুমিনিনে উমর গফান সিটি লিয়া দেন এই আং কুজ্জা ফাত্তা তানাম মি ফাহার মি সিটি ফাত্তার এ সিটি ফেতি হিগাম ফেরি গো তাক্কো অর হিগাম ফেরি এ কে ফাহ কোরেন মি ওয়াহকে কি আল্লাহ হাদে তরে বে কানু ইয়াগিন কেঙ্গবেন এ বে কানু গে দুয়া হামা বুনারং ইজাবানি মিয়াদু কিবেগেন তো আলগনমে দুয়া ইজাব নুকুরব্বানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিয়াদু আলগনমে হিতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলতাহুগে হিতুগা একালাঙ্গে দেতের গন্ন ইয়াগিন কামে নেই হামাই কানি বুনানি আল্লাহ ওয়ে একালাঙ্গে ওয়জুদুগা ওয়াকান ইয়াগিনেন নুকুরে এবেস ইনসানাক হাকিকাতুগা নুকুরে ইয়াগিন ইয়াগিনে বুনানি আল্লাহ ওয়ে আল্লাহ ওয়ে একামাকু এবেস ইয়াগিন কামা কালা ফেনু ইয়াগিন কামে নেন এবেস মিয়াগে তাকো আল্লাহ বডিগেন ওয়াকামে এমমে ফুরতাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ফুলুগা আর ইকরার ওয়ঞ্জি আল্লাহ ওয়জুদু গ ওয়াকান তিন কামেন এবোবে ইনসানা দেনেগান নঞ্জি এ তিন গান্তাং আদি এদ্দুহা কুং ইরাদা কুরাবিয়া মিতাঙ্গা বায়ান কুরআনা মি মাকামুগা কমমে কাসেস আল্লাহ সুবহান ওয়া তাআলা গে মারিফাত এই কমমে মুসলিমা কুয়েস আল্লাহ দেনেগা তুম দেনেগান নঙ্গে বজে বালে কুরিগা আলন্নবসেগে আল্লাহ ওডিগেন বা আল্লাহ ওজুদু গা ওয়াকান এমি হুম বেস জাগিন করে এদুয়া কো সহা আসাব বে কালে গে আল আংহেনা কো এনা মিদিয়াই আসাব বে কালাগে বাকারি তাকে হুই হেপ কমার টাকা সহাবি গে বাকারি তাকে হুই হেপ কমার টাকা এহেন উনি কো জিউবে উলফেন আস এতানম বাকাটে জাহাগাতি একামার উলিয়াস গেন সহাবি এ আংহেম মিহাগে গ্যাগে জাহানি মুনওয়াতিগে জেহি জেসেবি দেন মিকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কালিফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মিদান্না মানি তিমান্নে বরাদদের কামে কে এবি আসলো এনা গ্যাগে জেহু এম এগে বদলু গো তিমান্না একং তিমান্না কুরমুতি আংহেম মিহা তিমান্না মিনিমাম কোফি আলাকু মিনিমাম কুরি কি বরাব বড় কামেন এ আলাকু মিনিমাম কুরুং এরুগ বরাব বড় কামেন এ আলাকু মিনিমাম কো দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এনা গেন্না আসে এ আলো আংহেম মিহা গেন্না আসে ইহাম মাড় কুরা হিয়াম মিনিমাম নকো গেন্না আসে ইয়াং এনা ইয়াং এ নাকি কুঙ্কাহলে মি হেতো বালা খাই মিনিমাম করে মানে এই মুসলিম কো মিনিমাম কো ফিয়া সওয়াব বড় বড় এ এক মানা কেন সুবিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি আইন আল্লাহ কো বাহে আল্লাহ আল্লাহ মানে কোন তা করে এক মানা দা ফিস সামাই ওড়ু গায় দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি মান আনা তিমান কালি মানে কা কো দেন আনতা রাসূলুল্লাহ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানি আতিকহা ফা ইন্নাহা মুমিনা এক মানা মিনিমাম কোরা এই মুমিনেকে হাকিকি মুমিনেকে এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগিন কাই কালাঙ্গে ওয়জুদু গা ওয়াকান ইয়াগিন কুরান জে এবস মিহে গে হিতা কো ইয়াগিন কামে নে আল্লাহ ওয়জুদু গা ইয়াগিন ওয়া নামা faafai kura wagutuga ena hitan aran Allah subhanahu wa ta'ala balla wadigen ba inna Allah la yakhfa alayhi shay'un fil ardi wala fis samaa udugaves adi bimugaves Allah wanhana wagen ba evve sechche miha kitanne wanhana kugen kame kures Allah dena wadigen ba ema faafai kura irwas Allah subhanahu wa ta'ala dena wadigen ba e farai waakan eba ena hituga yagin kofia ena nge kam salam e vakam ma bodu kam kanwa e fa fa salam e vaka bodu kam kanwa ema Allah wujudu ga vakam qabul kuranje em bi ma mi waraddi u kom midani ihdinas siratal mustaqim ge sharha ga midani mi wahakata mi komme duwa ku mi duwa mi kuraveni eta faharaku den Allah subhanahu wa taala ena ge duwa ki vegen ijaba no kuravdi ena furatama furatama kam ki ena mi duwa kuraven ge ibbes khilas ter kamenna ena benwenu ve hidayataka Allah subhanahu wa ta'ala hidayat dakkawani e hidayatan ekashigam wa ahulwerkan hurimihaka e hidayatan ahulwerkan nemihakan hidayatin dakkawana Allah subhanahu wa ta'ala emvima e hidayata dua kurma eku ena masakka kuranjehene emmi kiyani wakilu kurum wakilu kurma ki haygatu Allah subhanahu wa ta'ala komme alegge rizugoswani liwwa marwana tanahuri hachwani liwwa huriyamna singena kanne Allah subhanahu wa ta'ala insanaage gaata ena mammage banduga obba malaikata fonuwa enage hataru kamenge baliuwa ege teren rizugu ena duniyage liben hore rizugu ose baliuwa mita keti libene ena kaana libene payasami hawara libene den insana endumati oso oegen ena buna vidaneta timannage macchan Allah liuwa fur rizuge viyatinna ge macchan kaaren annane timanna evves masakkaten nukuriyas ehem miyak buna fiya ko miyak sunani ena ki moye eke enno ene ki moye eke koy mi akos punan ekam ko Allah mani liu va fe enan liben liben hore che liu ekam ko Allah mi mani ene yang ekanta liu va fa va irwes sababu tahu ga hifumang amuru kuran va sababu tahu ga hifuma ki ko ba Allah le wasiya tahu ga hifum misala ka rizqu liben masai kurima e masakke kuran ji hene na hama ego tan hidayat ves liben hidayat takka masakke kurima hidayen hodam masakke kurima Gurwanu Allah anga fani ki ke to Rasulullah sallallahu alaihi wasallam anga fani ki ke to hodam masakke kuri hama gego egen hidayat ves nuli bene mi haka libene ta nuli bene bala kuri ge mi istakum masake ko fo hori war mi hidayat attaka mi hidayat attaka mi dinu ge masala tan olum filum attaka masakke ko fo hori war ege emme misale bayan kuriyas kudinna ibrataka wan ma Allah rusune imam bukhari mihar dini dini heerun tari kudena ngene kan nge imam bukhari imam bukhari den nege miha kuden mihum muslimu gatere gasnu himanan ei ha mashhur be kare ei qur'an fiya wa den oin emme sahhafata ki ka hoge fote imam bukhari ge sahihul bukhari as sahih rasulullah sallallahu alaihi wasallam emme sahha hadis ta jama quraifa wa foin ei sahihul bukhari as sahih ekade fan imam bukhari yaki ei allah ge nishan ta hoge tere nishan eha taqwar be kalen ei ekale ge fanu allah maikur arabi arabbe vesnu ajamiye farsiye imam bukhari yaki farsiye kale fan allah maikur wa fe yani hadis fannu ge emme funna bus be kale kamuga allah la fan ekale ge fan den ekale fan be gutum wargin riwayat ekale fan kudai tuppule ro ekale fan go amma ekale fan kirufadu eru vios wudu mati ga komme fahara ko wudu ko gen wadai ekale fan kirufadu eru vi adi ekale fan tuppule ro lofam vej ekale fan go amma ekale fan dua ko deima Allah subhanahu wa taala ekale fan go ro ge fenum vese ekale fan waddu kore ekale fan ko ro vi masakkai pulu ei hadis jama ko ro rasulullah sallallahu alaihi wasallam ge hadis ekale fan emme hadisen hod mattaka emmas to hoga datur kurav va fedi ekale fan bappa ki ismail ekale fan nam fulaki muhammad muhammad ibn ismail imam bukhari ge nam fulaki muhammad ibn ismail ekale ge fan ge bappa ge nam fulaki ismail ekale fan ki vi afar veri bodu musan je kamaku ekale ge fan imam bukhari ekale fan ge vi afar ge kayari usnu ekale fan datur ful kurav va fedi ai dihas dinar hipaeng e daturang kale fan sawar navas sawar vi dihas dinar hipaeng dihas dinar ke mihar banu etal lakh rupiya ange mior ramfoche kom me dinar ki mior ramfoche dihas ege ki ha ba bareng e kale fan hipaeng navas sawar vi e navuge ule daakun ge mi e na mi fenu imam bukhari ga tu ga mi faasa tan utta e na mi visnani faasa ta dama ga na venu dem varam visna feenage hitam meri mi navuga timanna eulana qurani timannage dihas dinaru gellijje kama এর নাওগতি বি সিফায় মি হতে চেহ কোরাম গসে না ইমাম বুখারী আতুন এতি আতুল আতিমান না দেনে দেন মিনা ইলান কফি নাওগা ইলান কুরিমা সিফায় চেহ কোরাম ফারাহ মি ইস্তাকুম দেন ইমাম বুখারী ইয়া দুই বিজ্জে এবিগে কাইফানে দিহাস দিনার কাণ্ডা দু কললে কাণ্ডা দু কললে দিহাস দিনার দেন ইমাম বুখারী হামা গা সিফায় চেহ কোরাম ইমাম বুখারী আতকুম নফেন এ দিহাস দিনার দেন মিনা এ রাসন না মাড়ু কুরিমা মিনা ইমাম বুখারী গে আরি হং আসমি দন্নাওয়ানি খালি এগ ফানু গাতুন তিমান্না দেখুনি মে দিহাস দিনার তিমান্না এগে বেনুম কুরি কামে কে মি এ দিহাস দিনার তিহেদি কি নেন এ ইমাম বুখারী দন্নে এ আল্লাহ গে আড়ায়ে তিমান্না কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে হাদিস ওদ মট্টাকা নিকু মে উলে মি হাকিমে তিমান্না গে সীরাতুগা এমমে লাফেজ জে হুনাস তিমান্না রিওয়া কুরা এভস হাদিসেন উম্মাতু গে এভস মুসলিমাকু কবুলেন নু কুরআনে তিমান্নাগে সিরাতুগে লাফেজ্জে হিজ্জেনামা একালি ফানাতুগে দিহাস দিনার ফেরনামা বাক্কামুগে তুহমতে একালি ফানুগে বলুগে এলেন একালি ফান সিরাতুগে লাফেজ্জে হুনি এই হিসাব একালি ফানুগে রিওয়া কুরা হাদিসে মুসলিম কবুলেন নু কুরআন ফান বিদালবি তিমান্নাকে আল্লাহর রাসূলাগে হাদিস রিওয়া কুরমান নিকুমে উলে মি হাকিমে তিমান্নাগে সিরাতুগে এমমে লাফেজ্জে হুনাস মুসলিম তিমান্ন রিওয়া কুরা হাদিসে কবুলেন নু কুরআন এহেন কাম তিমান্নাই দিহাস দিনার কাণ্ডাফে দু কল্লি মিনা রৌনি ফুরাতাস মিনা কি রোম ফেসি মিনা এ কুরামুন দিয়া নুবা কান্ত দুকম ইসলাহ হই বলে ইমাম বুখারী গা ইম্মত চাই ডাকুং গে মিহা ইস আল্লাহ এ ইসলাহ কো দে কি হ্যাঁ বড় সওয়াব ইমাম বুখারী দু কলি দিহাস দিনার দিহাস দিনার বরে মা বড় কামে মিওবি ইমাম বুখারী গে সাবব মিহাকা হিদায়াত লিবুন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী গে ফানে এ আলী গে ফানে কালে গে ফানু গে জারিয়া এমমে মিহাকা আল্লাহ হিদায়াত দেখকে উমবেস দুনিয়েগে এমমে মোলেতি মুদালাবুর আগবডে এমমে বড়েতি মুদালাবুর রাজ্যমালে কামুর আগবডে এদু এ জামানুগে রাজ্যমালে কি এমমে মোলো মুদা এ রাজ্যমাল রাজ্যমালে কামুর হে কামবডে এ দিহাস দিনার গ বদলগ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমাম বুখারী গ আইপুলো মাচ্চাম মিহক হিদায়াত দেখকেই মি ওয়াহকে কি মি দীনুগে মাউলুমাত হোদ মাট্টাকা মিস্তাকু মাসাক্কে কফহুরি ওয়ারু আলগণ মেন হামা অনেক এ এ জামানুগে বেকালুন নে মাসাক্কাই কুরি এরা কোনেতে আমি জামাওয়ে ফাই হাদিস বাস পড়তে নেই জামাওয়ে ফাই বেকালুন মাসাক্কাই কুল কুরবে আমি ফৈত্তা হুগে সিফাগে আমি জামা কুরবি আর গণ বেন না মিওয়ানি হাও মিয়াদ ফৈত্তা হুগে সিফাগে ফেন না হুরি হাই আছে এবারে বেস এবেস মিয়াক মাসাক্কা তেন কুরে মি দিন হোদা মি তিবেনি তিওন না মেন না লিবে ফামিয়ক গই তিমান না ফেন না ফেনি ফামিয়ক গই এই এম মে রাঙ্গাল গতে মারওয়ান দেন হারম তিবেন মি গতু গায় কাবা ফেন মার ইন্না ওয়াজাদনা মা আলাইহি আবা তিমান্নামেন খাওয়া হয় তিমান্না দেখি কই এম রাঙ্গাল গতে এ গতু গায় তিমান্নামেন তিবেনি এভেস মিয়াক মাসাক্কা তেন কুরে তিমান্না কুরাম উমিদা আমাল গো মাচ্চা গুরওয়ানা সুন্নাতুন দালিলেন এ বৈত্ত নতা নেই তো বালাক এভেস মিয়াক মাসাক্কা তেন কুরে বাইয়া কো কুরি তিফেন নু গতা মিতিবে কুরাম উন্দানি গিনা মি উন্তা এভেস মিয়াক নুলে কি মাচ্চা দালিলে ফেনে তো বালাক গুরওয়ান গো আল্লাহ হুত কি কে কম বাহি কুরা বাফতি সুন্নাতু গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরা বাফতি কি কে তো বালাক এভেস মিয়াক মাসাক্কা তেন কুরে এহেন বিমা নামাজ কুরিয়াস রোদা হিফিয়াস যা হাজ্জ হিয়াস জাকাত দেস মি হুরি হ্যাঁ কামে কুরার এমমে ফুরতাম বলেন যে হে কামে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ তাকাব্বেল এ দি আলগণ মে কি আনি মোহাম্মদ জামিল ওয়াসলি উফাফে বই হুরি হ্যাঁ বেফন ওয়াস কি কি উফাফ কানে গুনান তালিম দিয়ানে ইসলাম কাং মুসলিম আলগণ মে মুসলিম কাম দাওয়া কা ইসলাম কাম বয়ান কুরা উফাফে অতি মোহাম্মদ জামিল ওয়াস মোহাম্মদ জামিল এ বিদালমানি ইসলাম কামা কি সালামাই সলাওয়াত লাভি আল্লাহুকে রাসূলা আল্লাহুকে হযরতুন এখান কামাগেন ওয়াডাগেন নেবি এম্মে হা কামাকান আমালি গতুন কিয়ামান গাতুন এ ইসলাম কাম এখান তা কুরিমা আমালি গতুন কিয়ামান গাতিমা ইসলাম কা বেবেন মুসলিমা কা বেবেন এম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু গাজতুন এখান কাং আহার মেন না হামায় গেনেস দেবাফ ওই গইব বালা এ গতক কান তাক কুরান জে মি এবে কানু মেতি আলগন মেন না ইলমি খাজানা জামা কর দে হুকুম মে মি এক মাসে কুরেস মে মানি কান তা ফেন না আল্লাহ সুবহান তাআলা কি কুরআন গাহি কুরবানি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তিমান আল্লাহ মাউগা মাসাই কফি মি হুন্দান না আসে মি দিন হোদ মট্টাকা মি দিনুগ হিদায়েন হোদ মট্টাকা মাসাই কে কফি মি হুন্দান না আসে লানাহদিয়ান্নাহুম সুবুলানা এমি হুন্না তিমান আল্লাহ মাগু দাক্কাওয়া হুশি রঙ্গল ইংগে সলমান ফারসি গে বাহক উরিয়া কুদিন আডওয়া সিদি এ সিরাতু আন্নান রোদম আন্না সলমান ফারসি ইসলাম আডা গতু গে বাহক ওয়ারং ইব্রাইতরি বাহক ইংগে ফারস করং ইমে প্রথম মাজুসি গে গতু গে হুনাই বেকানে কলে ফানকি আলিফানং আলকং কুরা বিবেকলেন এই এমমে ফাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গে সাহাবিয়া কবে গেন কলে ফান দিয়ে এমমে ফাহুম কলে ফান মাসাই কুরা বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখকে ইমাগু কলে ফান এমা মাসাই কুরাম বি می دین نوگه تعلیم رسول الله صلی الله علیه و آله ارشاد لبیتو حریها به فنه مسای کرن الله ماوگه مسای کرن دین هود مټه کا مسای کرن وی ایرون الله سبحانه و تعالی دکوان ایرون اهدنا الصراط المستقیم اړوینن می سیدا وگم ما مگو دکواشی میگوتن اړوګړمن دعا کریم الله سبحانه و تعالی اړوګړمن هدایت دکوان ادم یادو سوال کړه وګت کوله دهن سوال ambimihaage roda hifanjena enage valiveriya enage valiveriya kannwa enage sirimiha ambimiha marwe hatarumaha dihaduwas hatarumaha dihaduwas waru enage gaatima kan elbas gulama den ninna nege fahakan ena eka ehnu mer ambimiha gulama kiyawagu ti gulumen e yakuduni merange diyai hisabu valiveriya ki enage nasabun ena gulifawa miha nasabun gulifawa miha firimiha ki nasabun gulifawa mihenno amekani kaaveni ge akudun gulifawa mihen e yakudu diyai enage kimaikan e diyai nama hile mihaka vegen da hile an hinaka vegen da ne nama variko variko iddahama vaaya idda nime ira ena hile mihaka vegen da eddus gulume ninna enage valiveriya ifanje අනිෆාස් කමුගේ මුද්දත කියේගේ මදුමිනි හිඳු කොළ මදුමිනි හිඳු කොළෙන් එම්මේ ගිනමිනි 40 දවස් නිෆාස් කමුගේ මදුමිනි හිඳු කොළ එහම සිකුන්තු කොළක් ගෙතරේගස් කැඩි දාන කැඩිජ්ජා යන රෝදේසි පංජේන නමාදස් කුරන් ජේන උරියාකන් කුරන් ජේන දැන් මිසක දෙදුවහුන් තින් දුවහුන් හතර දුවහුන් දිහ දුවහුන් කැඩේ මගේ සුලේපා ගිනමිනි 40 දවස් 40 දවස් වර ඉතුර වෙජි වෙගෙන් දෙන් දෙය යන කමක වඤ්ඤා එබෙලෙවෙන ඉස්තිහාදෝගේ දෙකම බජ්ජෙක්ගේ සබබුන් අන්න දෙකම එන බන්ධෝගෙන් රෝදේ සිතන් ජී නමාදස් කුරන් ජී ආ ෆරුදු නමාදුගේ එඹරංජේ එදෙන් හොංගානුග හොන්න මිහා බුනංජේ හෙන්න දෝනිය එඹරේක මෙහෙණ දිමාක මෙහෙ එඹරේ ෆරුදු නමාදුගේ එඹරංජේ සුන්නන් නමාදුගේ මස්සෙන්නේ එඹරුනස් සුන්නන් නමාදුග හුද්ද නේඹරුන් ඒ රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් හිමාරු මතිය කුරව්වා එකලේ ෆානු සුන්නන් නමා එම්මෙ ෆරතම ෆක්ටවණිය එකලේ ෆානු ගිබුල හිමාරු කුරි මති කොෆ්වා දෙන් එ හිමාරු කිදිම දිමන් එඹරි හදා එකලේ ෆානාගේ එදෙන් කලේ ෆානු එවස් කම නුකුරව්වා එමීමා සුන්නෙන් නමාදු දෝණීගේ කුරවිදාන ප්‍රථම ෆරංජියනි කිවිල එන් දෝණි කොම් මෙදිමකන් එඹුනස් එන නේඹුනස් පුදේ සොහහ සුන්නෙන් නමාදු ආය හාලතු ගේනම් මා කීතු කුරාන අල්ලාහ කන ලා යුකල්ලිෆු ﷲ නෆ්සන් ඉල්ලා වුසා ආය හාලතු ගේනම් මා මස්සරෙන් ඒ මේ ආයතුගේ ධර්ම ඒරම් දාන ලා යුකල්ලිෆු ﷲ නෆ්සන් ඉල්ලා වුසා ආ ඒ කියන්නේ විහාර නිකාරකත්වයේ දියෙන්නේ tige kuda ko tafsir tafsila kon mi kandata rangala engen emme hutam jinninna ki eule ech ya una singene hawa insanu fada bimmati ga wa mukallafun mukallafun ne bunime engene kanne ge taki allah taqlif jasati mi hun hisab belle ne mi hunge qiyamet do mi de makhluqun allah mi lezi qiyamet do hisab belle ne marwima tabbalu ge santatta onnan ten jinnin hedde ali fan qur'an ko yotiwa iblis se simene ke mani jinnin ge tere iblis ke jinni hai a jinnin ge alam allah til awaf e insanu ge kurin insanu na pura gina jinni jinnin jinnin na fahu allah subhanahu wa taala insanu ge khalifa bi mati ge levi den jinnin na insanu allah hedde ve allah ngal kon kurmatta ka qur'an ko allah ikram ma khalaqtul jinna wal insa illa liya'budun timan allah jinnin ves insanun ves nuhaddame timan allah ang alakan kurma menuvi ma allah alakan kurma miwani jinna insanun hadda den jinninna insanun na guluma gulume beba jinninna fene insanun insanun na nuferunas ege yar qur'an ka allah ikran innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawna ege yar jinnin eba deke en es jinni ibiliha enage lashkara nimis mi hunna tiyaba mi hun fene tiyaba mi hunna nufen nagota tiyaba mi hunna kan nufene mi hun eka emi hun deke tiyaba em emi hun nang aharanna kan nufen nana bayen hale ta hunga fene dana kamako hama sifa yak emi hun nufen nana hama igota malaika tumus insan na fene bayen hale ta hunga ekamako ebe kalunga hama sifa yak insan na kan nufen nana den komme yakas ves emi hun ge terege sebati mu'minun na kafar enno ei qur'an gati wa anna minnal muslimuna wa minnal qasituna faman aslama fa ulai ka taharra wa shaba emi hum mi bunani jinni mi bunani timam mangi terego seba tibbe ani yaverin kafarun muslimun ves eba tibbe muslimun ves eba tibbe ema jinni nge terego seba muslimun na kafarun emi hum ge terego miharu e shariyata ki hama aharmenge shariyai hama mi qur'an ge mi hunge terege sunnani hama aharamen namaz qur'an ge mi hun namaz qur'an hajj usan roda ves mi haram allah mas mi hunge terege sunnani hama mi goten ge mi hun roda sifan shariyen hama ekecche ege ta boyule cha boyule ben jinni ay mi hun den ka bayen ecche haram na sabitu ei rasulullah sma hadis qur'an ni mi kashi janamaru kashi aharamen mi ukai janamaru kashi oh mi nikatten nu kana janamaru kashi mini katten no vaage ki janwa naam sufi ka kashi e kashin tiya ba me hum istinja no qurare e tiya ba me hum ga jinninge tenen ahunge kaana den ege bay riwayat ta ge bar emi hum ka vima ya mas arwa ya allah mas arwa den ahar menge tere gole naam sufi ge najis ar naji hen no kama koi e chi mi fenna no mi divih rajya ko e kaana no fenna no film bala ko den idan kanne ge hindi film e faru ge takkog gen emi hun daran hada ben istimal qurane geri echi ge najis e ikka faru hona wakko mi hin jana den e hikuni ma echi ben qurane hona wikkam ves den wa hen hunna ne ane echi hin ves istin jana qurashe ti hadis ko qurala den bay ilmer mi dalwani etakecha ki ei emi hun ge janawarta hu ge kaana den komme ko tem ves allah subhanahu wa taala emi hono bur maaj korabi bay ki insaan anno wala qad karramna bani adam adam ge dar emi insaan allah subhanahu wa taala maaj korabi jinnin na bur ej jin den jinnin na bur emi hono maaj korabi kon go takat to den ege ilmer in ikhtilaf den ilmer vidalani sikundi ye gotuna buddhi ye gotuna insaan ma kori arang go sem ti jinnin na bur buddhi ye gotun allah maaj korabi den komme halek ga namas allah subhanahu wa taala mi ani insaanon jinnin na bur maaj korabi ehem mumuga sababum bay jinni hurha jinni nenno bay jinni insanunna ore hasada verika khasukon iblis ene ke nulaiku mati darajay ge hurimi he ennu ene huri darajay ki allah subhanahu wa taala ene ge maikam balla nikan malaike bekalunnan allah hukum kulbi ma hukumu ge shamil iblis misalaka allah subhanahu wa taala wa iz qulna lil malaikati isjudu li adam allah ikuna timan allah malaikatuna wahi kurab bi hindu adam alayhi salam sajida kurash etanun iblis ha fahum hujjat dekkunista e allah e iba allah amru kurab bi malaikatun nahe timanna mi jinniya ke timanna kan amran nu kurab gam hujjat dekkunista etamuk iblis ha hujjat nu dakka e hujjat e gen geyti ki malaikatun anna huriha hukumat ge iblis shamil shamil wa malaikatunge hukumuge ena huri jinniye gwaage enake hilqi gotun enake jinniye kamuga vias hukumi gotun ena huri malaikata ge gotu hukumi gotun ena mal adam ge fana sajidana kuri hasada verikam oti hasada verikam ge sam ekamuge sababun ena yom mati maqamu yom daru darajen ena vetti gen edei hasada hasada ge sababun ena ibunani timanna sayidanna qur'anami allah mashin hadda warataka timanna allah hadda alifan khalaqtani min narin wa khalaqtahu min tin iba allah ena haddevi mashin ne timanna hadda alifan timanna nu qur'anami sayid ena mi hasada verkan ebain den mi hasada ge sabun bay jinni eba jessun kura insanunna jessun kura den bayin ilmerin vidal we fawa gotuga ek kommes jessume kurima eti ege badal hifane kan badalu bay faru hifane ena ena kurivara vora boda ei hasada ge sababu ena mi hunnani ena ge sababun kame feneto fenunima hujja hujjatem mi libuni ena insana gellun dino wattaka temmi oti aammu gotegga jinnim mi beheni dini kantattaka durga ulai mi hunna dini kantattaka durga ulai දැන් අදි දීනුගේ තෙරේ ගුණනකස් ඒනේ කී සුන්නතයෙක් ගොතන් උලෙන් ඉහෙන. හඳාම් බහට්ටන් ජීන ගියාමෙද්දෝ කාමියාබ වන බයි කී ගුරුවානා සුන්නතන් උලනු මේ. අල්ලාහ එකලංගේ රසූලෙන් ගේ ගොතන් උලනු මේ. තිමායත් වෙනු ගොතන් උලනු මේ උනන්. නමාදු ෆස් වගුත බරාබර කුරාමි හොඟ බෝලේ රෝද බරාබරන් ඉතාමි හොඟ සකද්ද. රසූල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් කුරාමනි ෆහු සමානන් ඇසන්නානතේ බෑවරුමි. නමාදු හම ෆස් වගුත කුරානතේ රෝද බරාබරන් ඉතාමි සකාවිස් දෙනතේ අදි හජ්ජු ස්වාමතේ. එකම මේ හොඟ නේෆත කුරුන් මේ හොඟ හේවමලු අරාගෙන දාන්නේ. වාකි අල්ලාහු ගබූලන කුරල්ලාහ. ඒක මානේ කි ඒනස් වෙනු ගොතන් එන හේවමලු කුරානි බිද්වතන් ඒක හිමනාගෙන රසූලගේ ඉර්ෂාදික මතින්න නුන් එන කුරානි. ඒ ගොතක් කුරාමි හොඟ සෙබ උලේ emi hunadi fawale ma bodwa ni khurafi kantatta gengule mi khurafa ittaku tere gule mi hu bidwata hu tere gule mi hunna jinni fawale ma awaswa eje den jinni durwe eba wahaki duniyavi gotun insana ge sikundi tarak gi vias hudewar ka jinni durwe ekantan engene kanne ge mi har dwe rajye ga kurin dwe rajye ki jinni fure fawatane jinni furefawani ni dihe rajje sabba ki eru dihe rajje ge mihum wala jahil duniyavi gotum bas ukhrawi gotum bas dini gotum bas duniyavi gotum bas ha jahil dihe rajje ge tim eru mihum ge bode tin detin lafzu arabi bahun detin lafzu enge mihum mistahu ge macha verikan eru quran ene ki ma danna mihekkam ve mihum ge huriha fasad bas tani ena huriha kam ena den bodu mudim biang vegen huriha imam miha vegen ena mi una rahu ge egotta කෑබෝය හදාපුරි වරක් ගින මිහුගේ බාර දුනියේ රාජ්‍යයක රජදහුගේ ඒ අතුම් පෙන් එව්ස් මසක්කතෙන් නුක මුලින් මිස්තහුගේ මුදාය ගොතක් කෑගෙන මරවගෙන් දෙකිත මියා කුවිච්ච අල්ලාහන දැන් කොම්මයාකස් මිගොත දීනි ගොතුනා දුනියවි ගොතු මිහුන් ජාහිල සතිබිරු ජින්නිම් වෙස් වරක් ගින ඇස්ලො මිහුගේ තරය ඒරු මිස්තකු මොය කුරුමා මිහුන්නා ජෙස්සුන් කුරුමා ඒ ජින් එ මිහුගේ ආදයෙන් ඇයි එහෙම වැලත කි ඒ රකු මියකන් නේගේ ಫಾಹಾನ ವನ್ನಂ ಕಿಯನ್ ಜೇ ದುವಾ ಜಿನ್ನಿ ವರಗ್ಗಿನ ತನನ್ ಏ ಫಾಹಾನ ಹಮೇ ಗೊತಂ ಮಿ ಗೊಂಡು ದೊತ್ತಕ ಫರ್ಬತ್ತಕ ವಾದಿ ತಕ ಹಡಿ ಗೊಂಡು ಗೊಂಡು ಗೊಂಡು ಕ್ಯಾರಿಯ ಮಿ ಕಾಲಿ ತನ ತನಕಿ ಜಿನ್ನಿ ವರಗ್ಗಿನ ತನ ತನ ಹದೀಸುಂ ಸಾಬಿತ ಎತನ್ ತನ ದಾರಕು ಎತನ್ ತನ ದಾರ ಕಿಯನ್ ಜೇ ದುವಾ ತಂ ಏ ಬಾರೆ ದುವಾ ತಕ ಪುರೀಮ ಮಲಾಯಿಕೆ ಬೇಕಲುಂ ಏ ದುವಾ ಕೀನಿಹ ಹಿಮಾಯ ಕೊದ್ದೆವಾ ತಮಂ ಯೋತಿ ಹದೀಸ ಏತಮ ಕೊಯಕಕ ವಸ್ಮು ಕಿಯ ದೆಮ್ ಮೊಯ ಯಯ ಮರ ಮೊಯ ವೆಜ್ಜೆ කුරන් ජිහ කන්තත්තන්ගේ බාහිර ශරියතුක අංගවැප එහෙන් එව්ස් කමෙන් නුකුරේ දෙන් මොයයි මම බරන මොයයි ජේ දෙබ්බින් එන්නනි එදුරු බෑ එදුරු බෑ දැන් එදුරුන් තෆාතු එබ්බේ කොමි උලනි මීහුන් කාරේ හැමයකනි දස්කොග්ගෙන් පණ්ඩිතයගේ කන්තත්ත ඒගේ මානේ ලියාච්චගේ මානම සේනාකුදුනේගේ දැන් මේ වාගත කී දිමාවනි ඇච්චි ජින්නි ගෙනවේ ජින්නි ගෙනවේ කියවීම ජින්නියාද ඒ දැන් හම යකින් එකන්තන් එබ හොරිවියා සාවිතකො දැන් මෙහාර ඔයිගත කී කන්තත්ත සිහරුන් සිහරු හල්ලු කුරු සිහරු වෙරින් පණ්ඩිතා දානම සිහරු වෙරින් සිහරු වෙරියගේ පහතුග නමාදු සොහයන්වා සිහරු වෙරියගේ පහතුග නමාදු සොහයන්වා සිහරු වෙරියගේ නමාදු අල්ලාහ් ගබූල් වස්න කුරවාන සිහරු වෙරියා ගාතක් ගොස් ඒන බුනියෙච්ච තෙදුකොප්පි මීහාගේ 40 නමාදු 40 දොහගේ අලුකන්ද සල්ලාහ් ගබූල් වෙන කුරවාන අදී ඒනයි බුනියෙච්ච තෙදුකොප්පි මීහා රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම්ගේ ශරීයත කාෆර් වෙජ්ජකම රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් කුරවාන නේද එහෙම දෙන්නේ එක්ගත කී සිහරුන් සිහරු අල්ලු කුරුන් එයි මනා දීන් දන්න මීහකම් මනා එකන්තා දැන් නොදන්න මීහුන්ගේ කුරණීතා එන හුද්දකෝගෙන් අදි හුද්දකමෙක් කමුගේ ඒන දෙකකින් එනයි කුරණි සිහරුන් පඬිත හදාගෙන් ජින්නි කෙනස්ගෙන් දැන් ඔති සුන්නත ගුරුවනා සුන්නතුන් සාබිතුවා දුවාතකුම් නොත නස්සුතකුම් මතුරාගෙන් එන රංගල කුරණි ඉල්මරි මිදාලවනි වරක් ගින දුවස් සුස්න ගාසානේ එගොතර රංගල මකම රංගල වානේ රංගල වානේ ගුරුවනා සුන්නතුන් සාබිතුවා දුවාතකුම් මතුරායි දුවාතන් එන ලව්ව කිව්වාගෙන් ගින දුවස් වේදානේ ඒ ශයතානා නිකුන්නානි වරක් දුවහු ඒරා සමවකී ෂයතන රුහේකම මිනමි කුරණි මිහාර එකම කුසිහරුන් සිහරුල්ල කුරායරු ෂයතන රුහේකම එන එකුරි එහෙන්දිම ෂයතන උෆලුම් වරන් අහන්නේ කුමෙන් දාන ෂයතන එදේකම එන එකුරි ෂයතන බේනුමනි ආදම ගෙදරියා මගුෆුරත් දාල එනයි පුරණි කි කිය අල්ලාහ ඒ අල්ලාහ ආදම ගෙදරින්ගේ තරෙන් ගින බයකු තිමන්න ඇත්ත බයකමනි කොමෙ බල්ලාහ දෙකේ නමෝ යාමෙද්දෝ මදු බයකේ මියුගේ තර සදාවයි ශයතන විපෝයින් අහදෙන්නේ අල්ලාහ් ගාතරත අල්ලාහ් කියාමත අහමත් තිමන්න දිරිල හත්ත වාසි අන්දිර නීලා යෝමි වාසි තිමන්න මූලත දෙර කියාමෙ දුවාම අල්ලාහ් කරන කලේ කියාමත අහමත් තිරි මූලත දීසයි දැන් දන්න තිමන්න ආදමගේ දරියාගේ හතරු ෆරාතුන් දිමා කුරාන මතින් මතින් නුන් කිරින් වැස් මතින් ෆියා දැන් මච්චකු එනක දිමාන්න කුර කිරින් වැස් හතරු ෆරාතුන් කිරින් නායන දිමා කුරාන අදි මදු බයික අල්ලාහ් ශුක්‍ර කුරා බයකම අල්ලාහ් දෙකේ වඩා ගන්නවා ගති ආදමගේ දරියා මගුපුරද්දන් ඒන මුලි දුවාලු කෙනගේ මසක්කත කිය ආදමගේ දරියා මගුපුරද්ද මුලි දුවාලු කෙනගේ මසක්කත ඒන හසදවැරියේ ෆොයිබ් බයෙන්නි ඉංසාන එන ඉංසාන මගුපුරද්ද නරකයන් ඉලේත එනවසක් කුරණ කියාවෙද්ද ඔහුග මුරිහැන්න නරක වෙද්දේත එම ඒන උපා කුරණිවි කමෙ එ සිහුරු වැරියා කුරීම පසෙහෙන් එන නිකුමගෙන් එදානි දැන් සිහුරු හදා මිහකුමි කුරින් වශයෙන් පුන පදයි එපද මිහෙක්ගේ පහතකු නමා සොහයන් වාන සිහුරු හදා මා සිහුරු වෙරිය ගාත ගොස් උලේ මිහකු එනගේ බස්ත තෙදුකොන් එන එහි වෙදෙන් උලේ මිහක් පහතු ගස් නමා සොහයන් වා والله اعلم දැන් මිහයිසා ඒ අය එතන් කොලා කි කොබෑත මිහාර ජින්නි ගෙනවු ජින්නි ගෙනවු මකුමස්සලෙන් නේ එහම බොඩ තිල් වරින් එබහර එකන් කොප්පා දැන් ජින්නිගේ කිවෑන් එමීහුන්න කුරවේ කන්තත්තහු මද දවසේ දෙවිදාන වේසහුරි කන්තත්තහු කමකු ගයෙබුගේ වස්නමකු නේද වෙන්නේ මොක කිවෑන ගයෙබක් ඒ එකන්තත්ත ඒ හිසාරන් හුද්දා එකම මිහාර මෙ සෙන්න අස්ලු මන්දරකි එකන් කුරා මිහුන් උරියකම කුරේ සිහුරු වෙස් හදා පඬිත වෙස් එහෙනියන් කන්තස්ස බකුරේ හැම එකනි මිකව මත ජින්නි කෙනස් කියන කාරම එනම් වාහක දක්කනි කල කීවගෙන තෝ එනා ජෙස්සුන් කුරණි වාහකත දක්ක එන නසෙයිද්දි එන නෙරුම් එනගේ ගායින් නෙරුම් ඒ රංගල ඔය බහරි හැම පොඩ තීල් මරිකන් කොප්පා එහෙම මස්සෙ නේ තම එකම කුමිහාරු මිකන් කුරා මීහු කිබග හැම එක එකමෙන් නුනේ මිහුරියේ මුරිහා වතරන් එදා සිහුරු වෙ බහරි දැන් ගොස් මිහු හැම එකනි මිකන් කුරානම එනගේ පාතුකනම සොහ මස්සලෙන්නේ එකමකු මි දායිරාගේ තරේගේ හුරිහා කමෙන් එනයි බ කුරේ කුරඤ්ඤායනගේ පාතකුණ මාද සොහයන් වාන වල් වල්ලා jinninge terege janamar wa kamatta bunani eden emihunge terege wallahu alam den e bunani ekkara harmenge janamaruge min najis mi hikka hunna chei emihunge janamarunge kana emihunge janamarunge kana wallahu alam arodenno gellene mihar kurimbes bunen fodan ihtimalen ega vaative roda makruh hawana kam ilmen midan ei edi hadis jama kurav ei ihtiyatat taka rasulullah sunu fodan hadis pul kuravvi mihar le nagani alebbenun kog angaya kunnun le nagani evs ehma e nagi roda ken evs masse den nei dengoti negeve miha e nagi misal ken le negumuge sabun e nagi hariganda balikatikan aasiya enan hudda roda du kollun aridafus anga teraddim ko mes masen anga tere go fedde ma adai e kitam me baare anga diya kas masalen ne ya ko mes masen ne ye shaytana shaytani waswahin ye yani kai uriya che kul abad kul jaha jaha uru e kiya bod musibah te e aslu shaytani waswahin ei anga ga ufede evs ma adai dirwal ma ko evs masalen ne rode kan evs badalen na na amihar rasulullah sallallahu alaihi wasallam quran liyalini minkum ulul ahlam liyalini minkum ulul ahlam timangale fan ebahi imamiha dimage tibere tandoru danna bunave nam kiya hatime mi guruwang emme kiran danna dem kurugotaka buna nam guruwang emme bodad danna dini gotun emme helun ter mi hum imamiha dimage tiben jen sawa ki imamiha kure kurave hindu ekun islah kurave fem waruge mi hum imamiha dimage tiben jeni imamiha nubako guruan kiya finama laden ege waruge mi hum imamiha dimage tiben jen den kudakudin kuri safan erun dangalenu baale kunwa kudin kuri safan araagen nuan ei umar ge fanu ge zamanu ge kudakudin baale kuri safun kuri safuge tiben jeheni bodati mi hum den imam miha dimage tiben jeheni tandoru dannami hun tandoru nu dannami hun imam miha dimage tibegen nuane edduha ku ubayyunu kaabu kiye asabe kanuge terege hunna emme bodu gari emme guruanu ge emme bodu mahir ubayyunu kaabu gani fan mi gote kuri safu kuri miha ku namada farafawwa mi tahi gafe kali fan fahat da hale tare ubayyunu kaabu mi eri den enes namadu hurima enakas ne kaahu kame ena mi riwa kurawani e riwaye ena mi punani timanna den ruliyas gen namadu ga kuraye kan tes timanna ne nge kitar rakwa kame timanna kuramuni e varwas ne nguna timanna namadu ge eduni kon kon kan haraka itta kame ko ruli uliyas gen e mi ko ena namadu hutta mi dama ai den namada salam hama din bara obayimun kaabu timan kale fa adima embra lavva fiye timanna ichchen nubuna ulani kon obay wahaga para fiye den timanna ge obayimun kaabu kan obayimun kaabu kemme hitram kurawa sahabe asabe kan rulina annar eya khay rulina annar rasulullah sallallahu alaihi wasallam timannan ahdu kurabba fa watanemi e timannan kalifan wani mita hurman ahdu kurabba fa e bayyun ka bayi qur'an gemme bodu mahir asabe kalenge tere gunne ekale ge fana rasulullah sallallahu alaihi wasallam devwa fa maqamai den tang miskitun khasa kurun ei wes mana kamen hai gatuwa kuri safun tang khasa ho gen kuri baage mi bunani furatama adwe mi ha eta unna jenar kuri baage tang khasa kun ei nen hama ei tang khasa kun ei oikkamen nu ei kiye mibunahe wahake ki imamiha dimage tibenji heni tandor danna mihun guruwan emme bodad danna mihun dini gotun emme helun terimi hun Allah aayege be rasulullah sallallahu alaihi wasallam hadis pul kurawa fe ben igota tiba mihun kaan tibba bange gowan farafina bange nimenden kaash e hisab keve ni emme bodu elende den fennu boy hurajje miha mihem besaben hadis asa fennu boy hurajje miha mihar haru kagen fennu boy no komi bange goy fen ena boy ena bange ni men den fen boy ena mi hama wara duniyege mashhur wa ke mi hama dihe rajyege mi sta kunna kannege ne ge duniyege gina ga mota kan datta ka helun ter mi hum ama Thank you. সাজিদা গন্নাই එම්ම ප්‍රථම එනගේ මුදලුන් එන ඉක්තියාර කුරි බෑ ඒවස් නියත නියතුගේ මච්ච ඒතිස් පුර වේව ඒ ඒන මිසාරක මුදලුන් එම්ම රංගල වෙනවත මෙදුමිනු දරුදරජ ඉක්තියාර කෝගෙන වනේ වලා තයම්මුල් ඛබීස කුරාන අල්ලාහ් කුරාන වලා තයම්මුල් ඛබීස මින්හු තුන්ෆිකුන් වලස්තුම් බි ආඛිරිහි ඉල්ලා අන් තුග්මිදු ෆී තියබාමි අල්ලාහ්මුග එච්චෙන් හේද කුරාර එම්ම හඩි බෑ ඉක්තියාර නු කුරාහේ හේද කුරුම සවකී තියබාමි හම්බස් එයින් එච්චෙන් මියකු දේයිරු එෆද එච්ච දෙඤ්ඤා ලෝමරාසනෝනි යගෙනු හිපානේ තියදානි එහෙන්ත තියබාමි න එහෙම් මියකු හඩි හඩි බෑදේ රුසාරක මියකු එනක මුදල ගොහරි එම්මෙ දහ දර්ජාගේ බාමි නිදෙනි දේයිරු හිපාමි හා හිපානේස් ලෝමරාප ඉතුන් රෝමකු නෝ එම කලිය කලියන් අදි හිපන් ජෙහෙත් ජහරතය කලිය හිපානීවස් ලෝමරාප එහෙම කලිය අල්ලාහ් මොගෙ එච්චෙන් හේද කුරාර රංගල එච්චෙන් හේද කුරාර එතන විශ්නිය ඉවදේවා ෆෘත මුදා ඉස්තියාර කෝ දෙන් ඒති හේද කුරුමට්ටක එන නෙගුම් අල්ලාහ් මගේ ආමනිය වන්නා නේතන බස් දෙන් ගොස් මීහක දේ ඉරු එතන සේවා නේ නිකුරා ආ එම නියන් යති ගණේෂා මහර විසර්ග මෙන්දුරු නමාදුව සම මිස්කිත දායරු නන්න යක් ගණේෂා මෙන්දුරු නමාද ඒ වගුතු කොළ විල්මරෙන් හොද්ද කුරේ එහා දුරෙන් නුන් ඒ කී ඒ වගුතු මිසර්ග ගා සේන සීදා ඒ වගුතු නෙන්නු ගණ ආරම්භනේ මස්සෙන් නම ඒක අමියාර තීගස මොනද කියලා වගුත්ත කී කෝ බෑතෝනි එක් ගන්න. මර කුරුකොබුණ වෙනව එන්නු සුවාලකි. නියෙක් ගන්නන් ජීහෙ වගුත්ත කී කෝ බෑතෝ. එහෙනු අසු සුවාලකි. ආ ඒ සුවාලකි. මිහාරු ඒ අනේ නියයි තංකොලෙන් නියත අමලා දුරු වියස් මස්සලේ. එකමක් මා බොඩ දුරු වෙජ්ජියා ඒ බයින් ඉල්මෙරින් එම මස්සලේ යස්සයි. එකම බයින් ඉල්මෙරින් වරබ් බොඩ දුරු වියස් මස්සන් යස්සයි කියන සුවා. එකම අස්ලකි ඒගේ හුරියා වුජූත කරිනතක බලායරු එහා දුරු වීම කමක් නෑ. තාරක මිස්කිත බංගෙ ගොයිම නමාදන් අන්න හින්දු එන නියගෙන පෙරමෙන් දුරු නමාදන් තියවන්න මිදානි. එවන නියග ගණේවිසය. ඒගොතුන් එන මිසාරකන් ආස්ස නියන් අදි නුගණේන නමාද පෙර එනගේ නමාද සොහහ. එන නියග ගණේවි ඒ අන්න ඉරු එනන් හිරු නියග ගණේවිසා. ඒජ්. හම ඒගොතන් මිසාරක අමල හින තෝහිර වනි සකමක් හින තෝහිර වයර. එන පහන වන මොකුරින් හින නියග ගණේවිච එන මිසාර. දෙන් එනගේ හිනෙන් සොහහ. මිසාලක දැන් මිසාලක සෝදාගන් එච්චිගේ නියයි මිසාලක බයස්පාර ඒ අමලා නියත ගුලේ ගඩීගේ නියයි බයස්පාර ෆසාදවස් වේ දීම පහුන් ඇති සොහහවස් කුරේ දී ෆවස් ඇති සොහහ කුරේ මිසාලක දින් ගඩීගෙන ගිත ශේතන කොම සිච්ච වද්දයි ඒජ ඒ දින් ගඩීගෙන දැන් පහුන් එනන් ඒ ඉස්ලාස් කරේ නියෙක් ගණේවිසා හේරි හාරක ආයරු ආමුගත ගැ එකම බය පහර මීහකු නිදින් හේදාක කෑපාන දේකට කෙවුගේ නමුද උසාලක එන ඒ හේවර කන්න එන කාරේ දේකට තිවන්න දේකට එගොත්ත වහන් කි වෙජ්ජ නික් ගන්න ජී එකම කො හාරය තිවන්න විකන ඊරඟ තිරෝ දැන් නියෙක් ගණේවිසා ආ එහෙම නියෙක් ගණේවිසා නියෙක් ගණේවිසා මිබුනාතන් කොළ වදෙජ්ජියා නියෙක් ගන්න ජී එහෙන සම්මෙන් නියතුගේ ලස්සෙන්නේ තේනවා රෝද රම්ලොම්මගේ රෝදෙන් හුරුම තිවන්න හිතන් එරුන් ගස්තු කුරුන් ඒ දැන් එනේ අල්ලාහට කතන හේවමලි කුරේ එනේ අල්ලාහට ක එහෙන් ප්‍රාතකට කක් වියශිරු කුබාති ඒ කුරේ එනේ අල්ලාහට ආ ای تی تی سوال مسئله علمرنگی مدو اختلاف فای مسئله ایگ میہر مون متی دعا قرائر این نگون ای سنتون ثابت این نگون ای صحہ دعا گ ادب تہو گ تیرن ادبن ای این نگون دین ا مون متی ای این نگون مون متی این نگون مٹ کا ایبن دتین حدیثن اس ایبن تین حدیث مون متی این الا تین حدیث فلوس وای تین حدیث اس لوی صحہ نو رسول اللہ صلی اللہ علیہ وسلم گاریو صحہ سندکم صحابهගෙන් නොවේ තින් හදීස එහෙම වෙන් හදීස් සන්නුගේ වරබ්බඩ එම්මේ මි කරුණුගේ එම්මේ බඩ විල්මෙරිය කම ගාවේ මොහම්මද් නාසුද්දීන් අල්බානි විදාල වනි මොනුගේ අයි ෆිරුමුන් එක්ගත ෆිරුමුන් සහාවගෙන් නොවේ ෆිරුමයාගෙන් නොවානේ ෆිරුමයාගෙන් නොවානේ ශේව අල්බානි විදාල වනි මොනුගේ ෆිරුමයාගෙන් නොවා දුවා කර කොක්ක ආමින් කියාක අච්චිරි කොල්ලා මොනුගේ අම්ම පිරවාගෙන් ආදම් මිහාර මූණමති අයිෆිරුමුන් සාබිතු අනේ බයෙන් අස්සාව වේකලුන්ගේ කිබන් බයෙන් අස්සාව වේකලුන්ගේ කිබන් සාබිතු මූණමති අයිෆිරුමුන් දැන් කොම්මෙ ගොතේ ගස් මිතින් හදීස් තින් හදීස් මුන්කර් දරජය කන්නුදේ මුන්කර් දරජය කන්නුදේ ධොයිෆ් එහෙන් කමුන් ඉල්මරි විදාලවනි එහා බොඩ කම් මි හදීස් ධොයිෆෙන් නෝනේ මුන්කර් දරජය කන්නුදේ එහම මියා ඛිලාෆකන් නැතේ ඉතුරු හදීස් ෆෙන්නාක මියා එක්කොලන් එබහට්ටේ අස්සාව වේකලුන්ගේ බයෙන් අමලු ෆුලු තෆෙන්නා එහෙන් වීම අයිනේලමක මස්සරේ එන්නේ එක්කොතක මස්සරේ එන්නේ අයිනේලමක මස්සරේ එන්නේ අයි නාලාමි හුණාදම අයි නාලාමි හුඟ එච්චි කියාගෙන නොවානේ අයි අලාමි හුණාදම අයි නාලාමි හුඟ එච්චි මුණගෙන නොවානේ දෙගොයිද්ද සංගල මස්සරේ එන්නේ අයි බේටුන් ඉස්තිස්කා නමාදුග අයි හැමයික ඉස්තිස්කා දුවාග මිහවරන නගානි හැම අරග මුබාලකා නොවාවර මිහවර ගායකන මිහවරන ඉස්තිස්කා නමාදුගේ බෙන් කීල ෆයිද්ද ෆෙන්නවර ඒසාව නේ මච්ච ඉස්තිස්කා දුවා ඉස්තිස්කා කේ වාරේ ඒ දුවා ෆහුස් වාදේ නේද તો ආ මිහර ඉමාම් මිහර සේ සුන්නතෙන් අස්ලු මිහර රහමතුගේ ආයත ස්වර්ගයේගේ ආයත කියමුන් දා හින්දු අල්ලාහගේ රහමතෙන් ඒ දුවා කරුම් مساك امام هم كيومون داون هم بڑ بڑون اللهم اني اسألوك من فضلك نمت اللهم اني اسألوك الجنة سورگ اگر آكتا كيا اللهم جعلنا من اهلها دن اي دن عربية انگه من اللهم جعلنا من اهلها اب دا برسطة احرم اي سورگ اگر اهلو ارنکم گل اباشي احرم اي سورگ اگر اهلو ارنگ ترين اباشي احرم اي سورگ اگر ود اباشي سورگ اگر آكتا دائر مثال اگر اي سورگ اگر آئت تکن اگر مانا اگر مي هنن දැන් මාන තසවර් වා මීහුන් එන හිත දුවා අරවැලි මරංගල මාන එනගේ බහුන් හිතන් අරවැලි එයා දවස් කලා කොයි තිමන් මීහුන්ගේ අහළු වරින් ගෙතරෙන් ලව්වාශි ආමේ ගොත නරකයේ ආයත් අසාබුගේ ආයත්තකගේ කෑ ආයත්ත කියමුන් දාහිඳු ඉමාම් මීහාවස් අසාබු රක්කා තෙරු මං එදි දුවා කරුම් اللهم اني اعوذ بك من النار اللهم لا تجعلنا من اهلها ادرس كهرمين نركاغا حلوان گترن لواشي نركاغا ركات ركام ادمي مفاد دعا تكرون امامي حزم مومي حز عربي انگنيا عربي انگنيا دن اهنوني مثال كان مان باي مي هونتي بين عربي نينگون گوروان ترجما کیا کہ ابتی بھی باور کو دی مالے دیکھی فے ابتی بھی ایک باي کو دی ترجما کیا کیا گوروان ار انگریز تا ہیں کیا کیا ہم قران کے ایت کیرا ایک مان ہے کو دی ابتی عرب بن نے کہ کو එකම ගුරුවරු කොම්මේ ආයතක කියတဲ့ක මාන කියලා දෙන්නේ කුදින් අවති එහා පරිත කුදින් අවති මාසක් එක් පුරිම වාන කොයි මිහකස් එවරවම අරබි නේ ගුණකස් ඉංග්‍රීජ එබ තිබි ඉංග්‍රීසි දන්න කුදින් කොම්මේ ආයතක කියාර ආයතක මාන කියන්නේ කුදින් අවති බෑ වර කුදින් අවති අයම් වීමා ඒ අරබි වාක ඉංග්‍රීසි කුදින් නොතේ තසවර වා කුදින් හිත ඒගේ මාන මෙබුනි දුවා අරවාලිය ශ්‍රංගල ඒ අල්ලාහ ලබාර හිතු ගවාහුරි හැකම සල්ලාහ දෙන වඩියම් එන අල්ලාහ අලීමුම් බිමා ෆිස් සුදූර් හිත්තහු ගවාහුරි හැච්ච වෙස කලංග දෙන වඩියම් වේ ම හිත කොම් මෙච්චෙන් ඇරිය ක සල්ලාහ දෙන වඩියම් වේ නා බුණු වෙකේ පදහම දෙන්නේ උමකේ පද හිතන් ඇරිය ම වෙස අල්ලාහ දෙන වඩියම් වේ ආ සුබ්හානක අල්ලාහුම බිහම්දික අමිහාර එයි අනේ නමාදුග කියා කන්නේ එවසිල් මෙරියකු විදාලද නමාදුගේ තෙරේග මුහම්මදු රසූලුල්ලාහි අල් කුර්ආන ගන් මුහම්මදු රසූලුල්ලාහි වල්ලදීන ආමනූ වල්ලදීන මාහූ අෂිද්දා වල් කුෆාර රහමාබ mehar etange muhammadur rasulullah etange kiuni rasulullah rasulullah sahadis pokone timan kale faanu ga nangana ve emme bodu bakhila ki timan kale faanu ga nangana ve hin timan kale faanu chasala wannu kiwa miha emme bodu bakhila ki nula faanu ehme kale faanu ga nang kiwa hin sallallahu alaihi wasallam kiyen jehna ko miha kos adi ve hin dem namadu ga misal ek gurwanu kale faanu ga nangana ve hin kale faanu ga nang e bahari tar fastane gurwanu ga as misal ek ma muhammadun illa rasulun eves amai gota ma kana muhammadun aba ahadin min rijalikum yes muhammad na na eta gane sallallahu alaihi wasallam namadu ga kiya kan kiya kan nei namadu ga kiya kan de masen hitan arwane ko dulun kiya gen nuane dulun ei sabito akan nei asabe kale ki bam sa tabi be kale ki adi ma mer be kale ki bam sabito akan ne namadu ga ki kam ekam ko beru ga misal kan mita alugando indefa محمد محمد جف مثلا محمد صلى الله عليه وسلم نتر رسول الله صلى الله عليه وسلم كيار امم بالصلاه كيان دي صلى الله عليه وسلم كرسول لواي واغي دي كرسول لواي صلى الله عليه وسلم كر كر ابراهيم صلوات نبي ابراهيم صلى الله عليه وسلم ورد ديكو كنا كان صلواي ايك معنى كر كر صلوات كيا واش ادم هاي صاحب ام يادو سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك